ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার কৈয়ারা হাজি জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় মোবারকময় তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এই এলাকার আশেপাশের বিভিন্ন মাদ্রাসার সম্মানিত ওলামায়ে কেরাম আমার অত্যন্ত সম্মানের মহব্বতের পাত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান আজাম আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক বিজ্ঞ সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের শেষ পর্যায়ে এসে আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি আপনাদের সাথে মিলিত হতে পেরেছি আপনাদের এতগুলো সলেহীন বান্দাদের চেহারা দেখার এবং আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে নিজের ছেলের বয়ান শোনার আল্লাহ পাক এই তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সেটি হলো কাসবুল হালাল হালাল উপার্জনের গুরুত্ব হালাল ইনকাম হালাল উপার্জন এটার গুরুত্ব সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য কি এবার মনে কষ্ট নিছেন মনে কথা বলেন না দেখি আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে এবং জিন জাতিকে এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সুবহানাল্লাহ আল্লাহর গোলামির জন্য ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে আল্লাহর বান্দাদেরকে যখন বলেন ইবাদুর রহমান রহমানের বান্দা রহমানের গোলাম আল্লাহর বান্দা বলে আল্লাহর গোলাম বলে যদি পরিচয় দেওয়া হয় এটা হলো একজন মুমিনের জন্য সবচাইতে আনন্দের বিষয় গর্বের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা আল্লাহ যদি বলেন এটা আমার বান্দা এটা আমার গোলাম এই গোলাম বলাটাই সবচেয়ে সম্মানের এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মেরাজে নিয়ে এই ঘটনাটা বর্ণনা করছেন আল্লাহ পাক এইভাবে সুবহানাল্লাযী আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহান তিনি পুত পবিত্র তিনি আল্লাযী আসরা বিআব্দিহি যিনি তার বান্দাকে, যিনি তার গোলামকে রাত্রিবেলায় সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর গোলাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টাই দিচ্ছেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তাহলে আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর গোলাম হওয়া, এটা একটা সম্মানের বিষয়, আনন্দের বিষয়, মর্যাদার বিষয়। আল্লাহ পাক এই ইবাদত কবুল করতে হলে এই ইবাদতের ব্যাপারে দুটো জিনিস ঠিক করতে হবে। একটা জিনিস হলো ইবাদতটা করব কার জন্য, আরেকটা জিনিস হলো ইবাদতটা করব কিভাবে। এই দুটো জিনিস ইবাদতের ক্ষেত্রে ঠিক করতে হবে। এক নম্বর বিষয় হলো ইবাদত করব কার জন্য, ইবাদত করব কার জন্য বলেন তো দেখি, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ ইবাদত করো একমাত্র তোমাদের রবের, শুধুমাত্র তোমাদের রবের ইবাদত করো, আর কারো ইবাদত করিও না। তাহলে ইবাদতের মালিক হলেন একমাত্র আল্লাহ, সুতরাং ইবাদত করতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কোন সূরা? জি সূরা ফাতিহা না, সূরা আল ফাতিহা, সূরা আল ফাতিহা। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র আপনার, সাহায্য চাই একমাত্র আপনার কাছে। এখানে দুই জায়গায় ইয়্যাকা ইয়্যাকা আছে, একমাত্র একমাত্র। তাহলে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। এখন ইবাদতটা করব কিভাবে, ইবাদতটা করার পদ্ধতিটা কি হবে? ইবাদতের পদ্ধতি হবে কোন পদ্ধতিতে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, অর্থাৎ যখন তুমি আল্লাহর ইবাদত করবা, ফাত্তাবিউনি, তখন আমার নবীর সুন্নতের এত্তেবা করে আমার নবীর সুন্নতের অনুকরণে ইবাদত করবা। ইবাদতটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুকরণে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুকরণে যদি ইবাদত না হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত কবুল করবেন না। ইবাদতটা পুরোপুরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা অনুযায়ী হতে হবে। আমি আপনি অনেক ইবাদত করছি, কিন্তু ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন সেভাবে হয় নাই। সারা জীবন ইবাদত করবেন, কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য তিনটি শর্ত আছে। কয়টি শর্ত? ইবাদত কবুলের তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো আল ইখলাসু লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। ইবাদতটা করতে হবে খালেস ভাবে, ইখলাসের সাথে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখলাস না হইলে, খালেস ভাবে না হইলে আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত কবুল করেন না। দুই নম্বর শর্ত হলো মুতাবাতুস সুন্নাহ। ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে হইতে হবে। সুন্নতের আলোকে না হইলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তিন নম্বর বিষয় হলো কাসবুল হালাল। হালাল উপার্জন না হইলে আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত কবুল করেন না। তাহলে এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা বিষয়ের একটা বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, আল্লাহ পাক তার ইবাদত বন্দেগী কবুল করেন না। তাহলে দুই নম্বর শর্ত যেটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই এবাদতটা যেভাবে করেছেন সেই এবাদতের চাইতে কিছু বাড়াইলেও আল্লাহ পাক সেই এবাদত কবুল করেন না, কিছু কমাইলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই এবাদত কবুল করেন না। এবাদতটার একমাত্র নমুনা কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন হুবহু কদম বকদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতই হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আজান দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন মুয়াজ্জিন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন কয়জন? দুইজন ছিল মসজিদে নববীতে, একজন ছিলেন মসজিদে কুবা, একজন ছিলেন মসজিদে হারামে মক্কা মুকাররমা। মসজিদে কুবা তো চিনেন, যারা হজে গেছেন মদিনাতে দেখছেন না মসজিদে কুবা? মসজিদে কুবা দুই রাকাত সালাত আদায় করলে কা আজর উমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একটা উমরার সওয়াব। সুবহানাল্লাহ। এই মসজিদে কুবায় নবী সাল্লাল্লাহু আলাইহি একজন মুয়াজ্জিন ছিল, মসজিদে হারামে একজন ছিল, মসজিদের নববীতে দুজন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চারজন মুয়াজ্জিন নামাজ ফরজ হওয়ার পরে, জামাত চালু হওয়ার পরে দীর্ঘ প্রায় দশ বছর পর্যন্ত তারা আজান দিছেন। দৈনিক পাঁচবার করে যদি আজান দেওয়া হয় তাহলে এক মাসে কয়বার দেখে একটু অঙ্ক করেন। আবার ডেইলি পাঁচবার, এক মাসে কয়বার? একশো পঞ্চাশ বার। এক মাসে যদি একশত পঞ্চাশ বার হয় এক বছরে কয়বার? জি তো ভুল করে এলাইছেন অঙ্ক এক জায়গাতে, বারোশো হয়ে গেছে নাকি কত? আঠারোশো। তাহলে এক বছরে যদি আঠারোশো বার আজান দেওয়া হয় তাহলে দশ বছরে কতবার আজান দেওয়া হয়েছে? এবার একটু জটিল অঙ্ক হয়ে গেছে নাকি? এক বছরে যদি কয়বার? কি আঠারো বার? আঠারোশো, হাজার না, শহরে আবার হাজার বানিয়ে ফেলতেছেন। আঠারোশো বার এক বছরে হয়েছে আজান। তাহলে দশ বছরে শূন্য একটা বাড়াই দেন না আঠারোশোর সাথে, তাহলে তো হয়ে যাবে আঠারো হাজার। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে দীর্ঘ প্রায় আঠারো হাজার বার আজান দেওয়া হয়েছে, হয়েছে না? এই আজানটাই কিয়ামত পর্যন্ত আজানের মডেল। কিয়ামত পর্যন্ত এই আজান থেকে একটা শব্দ বাড়ানো যাবে না, একটা শব্দ কমানো যাবে না। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আঠারো হাজার বার আজান কোন বাক্যটা দিয়ে শুরু হইত? যে আঠারো হাজার বার এই আজানটা শুরু হইত আল্লাহু আকবার আল্লাহু আকবার দিয়ে, শেষ হইত লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। আল্লাহু আকবার দিয়ে শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ। এখন কেউ যদি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আজান ছিল ওই আজানের আগে আমি আল্লাহ রাসূলকে দরুদ সালাম দিয়ে শুরু করব, দরুদ আর সালাম দেওয়া কি খারাপ কাজ নাকি? কি বলেন, দরুদ সালাম খারাপ কাজ? ভালো কাজ। তাহলে আমি আজান আল্লাহু আকবার দিয়ে শুরু করব না, আমি শুরু করব আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ পড়ে সালাম দিয়ে আমি আজান শুরু করব। আর যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, ও মিয়া আল্লাহ রাসূল আজান দিতেন আল্লাহু আকবার বলে, তুমি আজান দাও আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দিয়ে, তখন বলে মিয়া কার উসিলে সিন্নি খাইছ, মোল্লা সিন্লা না, নবী না হলে আজান পাইতা নাকি? কার উসিলায় আজান পাইছো সেই নবীরে সালাম না দিয়ে আজান কেমনে শুরু করবা? কি বলেন? আচ্ছা, নবীরে মহব্বত করলাম, আজানটা শুরু করলাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দিয়ে, আজান হবে? বলে আমরা নবীরে মহব্বত করছি, আজান হইব না কেন? তো ওহাবি, আপনারা তো সব ওহাবি হয়ে গেছেন। নবীরে মহব্বত করছি মিয়া, খারাপ কিছু করছে নাকি? ভালো কাজ, কিন্তু ভালো কাজ করে জাহান্নামে যেতে হবে, ভালো কাজ করে জাহান্নামে যাওয়া লাগবে, এই বিষয়টা অত্যন্ত জটিল। অনেক ভাই বোন এই বিষয়টা বুঝে না, অনেকে মনে করে এটা ভালো কাজ, এই ভালো কাজ করে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٍ وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٍ وَكُلَّ ضَلَالَةٍ فِي النَّارِ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীর শিখানো ইবাদতের মধ্যে কেউ যদি নতুন কিছু বানায়, এই নতুন কিছু বানানোটার নাম হলো বেদাত। وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٍ সমস্ত বেদাত গোমরাহি, وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ সমস্ত গোমরাহি জাহান্নামে যাবে। তাহলে বেদাত করে, ভালো জিনিস করে, ভালো কাজ করে জাহান্নামে যাওয়া লাগবে। অনেকে বলেন, ভাই এটা বেদাতে হাসানা, শুনছেন না? কয়টা বেদাতে? বেদাতে হাসানা যদি এটা হয়, বেদাতে সাইয়া কোনটা? কয়েকটা বেদাতে সাইয়া দেখান, বাংলার জমিনে কোন বেদাত বেদাতে সাইয়া নাই, সকল বেদাতে বেদাতে হাসানা। বেদাতে সাইয়া বলতে জমিনে কোনো বেদাত নাই, কারণ সব বেদাতে তো সুন্দর, অসুন্দর কোনটা? অসুন্দর কোনো বেদাত নাই, কারণ অসুন্দর বেদাত হইলে ওইটা বাজারে চলে না, বাজারে খাওয়ানো যায় না। বাজারে দুই নম্বর জিনিস, বেজাল জিনিস, নকল জিনিস বানাইতে হইলে মূল জিনিসের চাইতে সুন্দর করে বানাইতে হয়। জাল টাকার নোটটা মূল টাকার নোটের চাইতে আরো সুন্দর বানাইতে হয়। দুই নম্বর জিনিস মূল জিনিসের চাইতে চাকচিক্যময় সুন্দর। ফরমালিন দেওয়া মাছটা দেখবেন কিরকম টাটকা, আর ফরমালিন নাইওয়ালা মাছটা দেখবেন মাছি বসে রয়েছে। ফরমালিন যেটার মধ্যে থাকবে না, এটার মধ্যে মাছি বসে থাকে, আর ফরমালিন দিলে মাছি বসে না, কিচ্ছু বসে না, কি তরতাজা দেখা যাচ্ছে। এরকম বেদাত যেগুলো, সমস্ত বেদাত হাসানা, সমস্ত বেদাত সুন্দর, কোন বেদাত অসুন্দর নাই। অসুন্দর যদি হইতো এটা মানুষের মাঝে মার্কেটে এটা চালু করা যাইত না। এই জন্য দেখেন আলোচনার শুরুতে আমি দরুদ পড়ছি, পড়ছি না? কি বলেন, দরুদ পড়ছি না? কোন দরুদটা পড়ছি বলেন দেখি? দরুদ ইব্রাহিম নামে কোন দরুদ নাম নাই, এমনি আমরা বলি আরই, কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি নামে শিখানো একটা দরুদ। এটার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি দরুদ ইব্রাহিম দেন নাই, কিন্তু এটার মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের কথা আছে, এই জন্য আমরা অনেকে বলি যে এটা দরুদ ইব্রাহিম। আচ্ছা, এটা আমরা নামাজের মধ্যে পড়ি, এই দরুদটা পড়ছি, সবাই চুপচাপ বসেছিলেন। যদি এই দরুদ না পড়ি, আমি যদি পড়তাম, সবাই মহব্বতের সাথে পড়েন, বালাগাল উলা বিকামালিহি, আপনাদেরকে পড়তে বলিনি আমি, যদি বলতাম, এটা বলছি এখন, পড়তে বলি নাই, যদি আমি বলতাম সবাইকে যে সবাই মহব্বতের সাথে বলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা, সবাই বলেন, আমি চা খাই মাঝখান দিয়ে। যদি বলতাম সবাই বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, গাছে ছিল মাছে ছিল ছিল বনের হরিণে, কত মজা না কি বলেন, সুন্দর না? সুন্দর লাগে নাই আপনাদের কাছে? মনে আমি বলছি যে এত সুন্দর লাগে নাই নাকি? অনেক সুন্দর লাগছে। তাহলে বোঝা যায় বেদাত হলো সুন্দর, বেদাত কোনটা অসুন্দর নাই। বেদাত সবগুলা বেদাতে হাসানা, সবগুলা বেদাতে সুন্দর। বাহ্যিক ভাবে মানুষের কাছে বেদাত সুন্দর লাগে। আচ্ছা বালা কালুলা এটা কি দরদ কিনা? কথা কয় না, বলে হুজুর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পড়ি আছে সারা জীবন পড়তেছে, আপনি কোন এটা দরুদ না? এটা না হলে তো ওয়াজে জমে না, এটা না হলে তো আমাদের ওয়াজে জমে না, মিলাদও জমে না, কিচ্ছু জমে না। সব জমানোর মূল জিনিস তো বালাগালুলা, কি বলেন? বালাগালুলা বিকামালিহি, এটা দরুদ নয়, এটা দরুদ নয়। আমার ভাইয়েরা এবং বোনেরা, এটা কোন ইবাদত নয়, এটা দরুদ নয়, এটা হলো একজন কবির কবিতা। আপনাকে আল্লাহ নির্দেশ দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদারেরা, আমার নবীর উপরে দরুদ পড়ো, সালাম পেশ করো। আপনারে কবিতা পড়ার জন্য আল্লাহ বলেন নাই, আপনারে ও মুমিনেরা কবিতা পড়ো বেশি বেশি কথা কয় নাই। কি বলছে আল্লাহ পাক? দরুদ পড়তে বলছেন, সালাম পেশ করতে বলছেন। আপনার আমার উপরে জরুরি কর্তব্য, জীবনে একবার হলেও দরুদ পড়া সালাম পড়া ফরজ। আপনাকে আমাকে দরুদ পড়তেই হবে, সালাম পেশ করতে হবে, এটা ইবাদত। যত দরুদ পেশ করবেন তত ইবাদত, যত সালাম পেশ করবেন তত ইবাদত, তত ইবাদত। কিন্তু আপনি কবিতা সারা জীবন পড়বেন, সেটা কবিতা, সেটা দরুদ না। জমিনে ইবাদত শিখানোর জন্য আল্লাহ পাক রাসূল পাঠাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ইবাদত শিখাই দিয়ে গেছেন। শেখ সাদী রহমতুল্লাহ আলাই নবী সাল্লামের শত শত বছর পরে একজন কবি, সেই কবি একটা কবিতা লিখছে, এই কবিতা বাংলাদেশে আসি দরুদ হয়ে গেছে। আহারে মুসলমান, বাংলাদেশে আসি শেখ সাদীর কবিতা দরুদ হয়ে গেছে। বাংলাদেশের অধিকাংশ মুসলমান এটারে দরুদ মনে করে, কিন্তু বালাগালুলা কোনোদিন দরুদ হইতে পারে না, এটা একটা কবিতা। কবিতা বলেন নবী সাল্লামের শানে, কবিতার সওয়াব পাইবেন, ইবাদতের সওয়াব পাবেন না। কবিতা বলা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, কিন্তু এটা দরুদ না, এটা ইবাদত না। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে আপনার বেদাত সবগুলা কি সুন্দর হাসানা, বেদাত কোনো খারাপ কিছু নাই। এবার আসেন জিকির করেন। আমি যদি কতক্ষণ জিকির করাইতাম, আমার ভাইয়েরা সবাই মিলে সুন্দর করে জিকির করেন, কিছু বাত্তিগুলা সব নিভাই দেন, চোখগুলা সব বন্ধ করেন, আবার বন্ধ করিয়েন না, বন্ধ করতে বলি নাই, জিকিরের নমুনা বলতেছি, বাংলাদেশি জিকিরের নমুনা, বাংলাদেশি জিকিরের নমুনা আর আমার নবীর জিকিরের নমুনা। বাংলাদেশি জিকিরের নমুনা, লাইট গুলা সব নিভাই দেন, চোখ গুলা সব বন্ধ করে নেন। বন্ধ করে আমার ভাইয়েরা শরীরের দশ লতিফার দিকে আপনি নজর করেন। জিকিরের প্রথমে নিয়ত করে নেন, আমি আমার কলবের তরফ মোতাবাজ্জা আছি, আমার কলব আমার পিসাই বুজুরের কলবের তরফ মোতাবাজ্জা আছে। পিসাই বুজুরের কলব ছাগলনাইয়া থেকে রামগড়ের দিকে, রামগড় থেকে খাগড়াছড়ির দিকে, খাগড়াছড়ি থেকে রাজশাহীর দিকে, রাজশাহী থেকে সিরাজগঞ্জের দিকে, সিরাজগঞ্জ থেকে ফরিদপুরের দিকে, ফরিদপুরের থেকে বরিশালের দিকে, বরিশাল থেকে বাগেরহাটের দিকে, বাগেরহাট থেকে খুলনার দিকে, খুলনা থেকে ইন্ডিয়ার দিকে, ইন্ডিয়া থেকে পাকিস্তানের দিকে, পাকিস্তান থেকে ইরানের দিকে, ইরান থেকে মক্কা মদিনার দিকে, মক্কা মদিনা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দিকে, আরশ থেকে জিকিরের ফয়েজ বরকত আমার কলবে এসে যাক। সবাই এবার বলবেন লা ইলাহা বলে এই দিকে টান দিয়ে পিছনের দিকে নিবেন, ইল্লাল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দিবেন, আপনার যত গুনাহ আছে সব একেবারে চুরমার হয়ে গেছে। আমার নবী সারা জিন্দেগি আল্লাহর জিকির শিখাইছেন, আমার নবীর 1400 উপরে সাহাবি ছিলেন, হুদায়বিয়ার সন্ধির বায়াত করা সাহাবি, আমার নবীর সাহাবি ছিলেন 100,000 অধিক সাহাবি অন্তকালের সময়, এই সমস্ত সাহাবী আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? খালি ওলি না, এরা সবাই ওলির বাপ ছিলেন, খালি ওলি না, আল্লাহর ওলি না, এরা ওলির বাপ, ওলির বাপ বুঝেন তো, ওরা বুঝে না বলে, ওলির বাপ বুঝে না মানে খালি ওলি না, জম্বের ওলি একবার জাদ্রেল ওলি, এইরকম ওলি, জান্নাতের সার্টিফিকেট পাওয়া ওলি ছিলেন এরা। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সনদ দিয়ে দিয়েছেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি ছিলেন এরা সবাই, কি বলেন? এই আল্লাহর ওলিগুলো জিকির, আল্লাহর জিকির করছেন কিনা বলেন দেখি, কথা বলবেন। এই যে লক্ষাধিক সাহাবী আল্লাহর ওলি হয়েছে, এরা আল্লাহর জিকির করে ওলি হয়েছে না জিকির বাদে ওলি হয়েছে? জিকির করি আল্লাহর ওলি হয়েছে। আচ্ছা, এই লক্ষাধিক সাহাবায়ে কেরাম যে জিকিরটা করতেন, আল্লাহর জিকির করতেন, কোন তরিকায় করতেন? সৃষ্টিয়া তরিকার জিকির করতেন নাকি? কথা কয় না। কাদেরিয়া তরিকার, নকশবন্দিয়া, মজাদ্দেদিয়া, সৃষ্টিয়া সাবেরিয়া, সৃষ্টিয়া নিজামিয়া, কোন তরিকায় জিকির করতেন? তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় তারা জিকির করতেন, এক তরিকায়। তারা আর কোন তরিকায় জিকির করেন নাই, একটা মাত্র তরিকায় জিকির করছেন তারা, সেটা ছিল কার তরিকা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার জিকির। এই জিকির করে যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনের সার্টিফিকেট পাওয়া ওলি হয়ে যেতে পারেন, আমি আপনি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির করি আল্লাহর ওলি হতে পারবো না কেন? আমার আপনার কেন সৃষ্টিয়া লাগবো, মুজাদ্দিদিয়া লাগবো, কাদেরিয়া লাগবো, সৃষ্টিয়া সাবেরিয়া লাগবো, সৃষ্টিয়া নিজামিয়া লাগবো, কি বলেন? ওই সাহাবীরা যদি আল্লাহর ওলি হয়ে সার্টিফিকেট পাই যেতে পারেন জান্নাতের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জিকির করে, তা আমার এত তরিকার দরকারটা কি? তাহলে আল্লাহর জিকির হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির না হলে সারা জীবন জিকির করবেন, আল্লাহ পাক জিকির কবুল করবেন না। তাহলে একটু আগে যেটা বললাম, জিকিরের নিয়ত করি, চক্ষু বন্ধ করি, পিছনে নিয়ে কলবে ধাক্কা মারা, এই জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা? মাশাআল্লাহ, বুঝে গেছে দিন, সূত্র বুঝে গেছে, এবার আপনি অঙ্ক সব করে ফেলতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন এরকম জিকির, কোন সহি হাদিস তো দূরের কথা, দঈফ হাদিস তো দূরের কথা, কোন জাল হাদিসও আসে না। আচ্ছা, এরপরে আসেন আমাদের দেশে জিকিরের পদ্ধতিগুলো দেখেন, বর্তমানে ইন্টারনেট থাকাতে কত রকমের জিকির প্রতিদিন দেখা যায়, নতুন নতুন জিকির, শীতকালীন জিকির, লাফালাফি জিকির, কোদালি জিকির, কুড়ালি জিকির, কত রকমের কত পদ্ধতির জিকির বাংলাদেশে আছে। আচ্ছা, প্রথম যখন আপনি ভর্তি হইবেন, ভর্তি হওয়ার পরে আপনার জিকির হবে পুরা বাক্যের জিকির, তখন হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ একা একা জিকির করবেন, এটা ইবাদত, এটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তবে এটা একা একা করতে হবে, পাঁচজন দশজন মিলি একজনের নেতৃত্বে জিকির করবেন, বেদাতি জিকির। সাহাবায়ে কেরাম কখনো দুই চারজন মিলে একসাথে জিকির করেন নাই। আচ্ছা, কদিন গেছে এই জিকির করছেন, কিছুদিন এই জিকির হয়েছে, কিছুদিন হওয়ার পরে আপনার আবার প্রমোশন হয়েছে, এবার শরীয়ত থেকে আপনি চলে গেছেন তরিকতে, শরীয়ত থেকে কোথায় গেছেন, এবার তরিকতে, এবার আপনার জিকির পাল্টে যাইব। কেমনে পাল্টিব, এতদিন জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবার জিকিরের মাঝখান দিয়ে কাটে দুই ভাগ করে ফেলবেন, এবার লা ইলাহা দরকার নাই, এবার জিকির করবেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কোন সত্যিকারের মাহবুদ নাই। তা আপনি যদি কোন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ বাদে আল্লাহ বাদে আল্লাহ বাদে আল্লাহ বাদে কি, এই ব্যাখ্যার কোন অর্থ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জীবনে কোনোদিন এরকম অধ্যক্ষা জিকির করেন নাই। জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটার জিকির, এরকম মাঝখানতে কাটা যাবে না। কাটলে আপনি আল্লাহ ছাড়া কি বুঝাইতে চাচ্ছেন? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ ছাড়া আরো আমার মাবুদ আছে, আল্লাহ ছাড়া আমার আরো মাবুদ আছে, এটা বুঝাইতে চাচ্ছেন নাকি? আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া। আর বুঝলাম অর্থ ঠিক নেই, যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি করতেন, আমার আপনার বুঝে আসুক আর না আসুক করতেই হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা না করলে, আর যত বড় বুজুর্গই করুক, আমি আপনি করা যাবে না। আচ্ছা, আরো কয়দিন গেল আপনি জিকিরের তরিকায় শরীয়ত থেকে তরিকতে গেছেন, তরিকত থেকে আরো উপরে তবকায় উঠছেন, এরপরের তবকা কি? মারেফত, মাশাআল্লাহ। তলা তো সব জানে, সাত তলা আছে, নিচতলা শরীয়ত, দোতলা তরিকত, তিন তলা মারেফত, সাত তলা হলো কি? কোন সহিহ দঈব জাল কোন হাদিসে এইরকম ইসলামকে চার ভাগে ভাগ করি, এটা শরীয়ত, এটা তরিকত, এটা মারফত, এটা হাকিকত, এইরকম একটা হাদিসও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসে না। কিন্তু বাংলাদেশে ইসলামকে চার ভাগে এইভাবে ভাগ করছে কাটে কাটে। হয়তো অনেক ভাইয়ের কাছে খারাপ লাগবে যে আমার এই কথাগুলা, কিন্তু যতই খারাপ লাগুক বলতেই হবে, জানতেই হবে, না জেনে উপায় নেই, বাঁচতে হলে জানতে হবে। লেখা আছে না বিভিন্ন জায়গায়, বাঁচতে হলে জানতে হবে, জান্নাত পাইতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে জানতেই হবে, মনে কষ্ট পাইলেও জানতে হবে। আচ্ছা, এবার আসেন, কিছুদিন পরে তিন তলায় উঠে গেছেন, এবার জিকিরের আরো অর্ধেক বানাইতে হইব, ইল্লাল্লাহ থেকে এবার আসলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, ইল্লা বাদ দিয়ে দিলেন, এটার আবার অর্ধেক করছেন, কারণ এখন আপনি তিন তলায়। কদিন পরে উঠে গেছেন চারতলায়, চারতলা কি হাকিকতে উঠে গেছেন, এবার আল্লাহরেও কাটি দুই ভাগ করা লাগব, এবার জিকির করবেন হু হা হু হা হু হা। হুহার জিকির শুনছেন না? হুহার জিকির আছে বাংলাদেশে, কিচ্ছু কয় না, খালি কয় কি হু হা হু হা হু হাও জিকির হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর জিকিরকে নিয়ে খেলতামাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও ঈমানদারেরা, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এটাকে নিয়ে খেলতামাশা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে কাটতে কাটতে হু হা যায় পড়ছে, হু হাও জিকির হয়ে গেছে বাংলাদেশে। হু হার অর্থ কি? কোন অর্থ আছে? সেটাও নাকি আল্লাহর জিকির, কারণ সে হাকিকত পৌঁছে গেছে। হাকিকত পৌঁছে গেলে আর নামাজ পড়া লাগে না, হাকিকত পৌঁছে গেলে নামাজ পড়া লাগে। একদিন আমি একজনের জিজ্ঞেস করছি, এক হাকিকতের অলির জিজ্ঞেস করছি, আমি কি মুরব্বী আপনি নামাজ পড়েন না কেন, আপনি নাকি বড় আল্লাহর অলি? কয় হুজুর আপনি বুঝবেন না, আপনি আছেন শরীয়তে, আমি আছি হাকিকতে। আমাকে বলে যে আপনি বুঝতেন না, আপনি এখনো শরীয়তে আছেন, আমি তো হাকিকতে পৌঁছে গেছি, ভালো কথা। তা আমি কই ঠিক আছে, আমি আছি নিচতলায়, আপনি আছেন চারতলায়, তা আমিও চারতলায় উঠতে চাই, আমার তুলবেন না নাকি? আমার তোলেন একটু টানি চারতলায়, আমিও উঠার চেষ্টা করি। কই শুনেন, হাকিকতে যখন আল্লাহর বান্দা পৌঁছে যায়, আল্লাহ মানুষের ভিতরে বান্দার ভিতরে ঢুকে যায়, নাউজুবিল্লাহ, আল্লাহ নাকি মানুষের ভিতরে ঢুকে যায়। কয় সারা দুনিয়াতে আল্লাহ পাক সাততবক আসমান সাততবক জমিনে কোন জায়গায় আল্লাহর জায়গা হয় না, মুমিনের ছোট্ট একটা কলব, এই কলবের ভিতরে মুমিনের জায়গা হয়, নাউজুবিল্লাহ। জাল হাদিসও বানানো হয়েছে যে কালবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, মিথ্যা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই জাতীয় কথা বলেন নাই। মুমিনের কলব আল্লাহর আরশ হইব কেন? আল্লাহর কি আরশের অভাব হয়েছে নাকি? আল্লাহ পাকের আরশের কত বর্ণনা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন, আল্লাহর আরশের বর্ণনা দিয়েছেন। মুমিনের কলবে নাকি আল্লাহ ঢুকে যায়। কয় শুনেন, আল্লাহ ঢুকে গেছে এই কারণে আমি এখন আর কার গোলামি করব, কার ইবাদত করব? কয় আমার ভিতরে আল্লাহ, আল্লাহর ভিতরে আমি, নাউজুবিল্লাহ। আমাদের দেশের একজন বড় পীর সাহেব, বড় দরবারের পীর, নাম বলার আগেই চিনবেন, নাম বলবো না। কয় শুনেন, আমার মুরিদেরা যখন আরশে যায়, দেখে আরশের উপরে আল্লাহ আমার সুরতে বসে থাকে, কয় বান্দা তখন যাই, আমার মুরিদেরা যায় চিনতে পারে না কোনটা আল্লাহ কোনটা আমি, নাউজুবিল্লাহ। কত বড় শিরকি আকীদা! আমাদের দেশে মনসুর হাল্লাজের মতো লোক আল্লাহর অলি, রাবেয়া বসরির মতো লোক বাংলাদেশে আল্লাহর অলি। মনসুর হাল্লাজের নাম শুনছেন না? বাংলাদেশে কয় মনসুর হাল্লাজে আল্লাহ দাবি করি আল্লাহর অলি হয়ে গেছে, ফেরাউনে আল্লাহ দাবি করি কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ দাবি করি আবার আল্লাহর অলি হয় কেমনে? কোন লোক আল্লাহ দাবি করি আল্লাহর অলি হতে পারে? কোন সাহাবি, লক্ষাধিক সাহাবি যারা আল্লাহর অলি না অলির বাপ, এই সাহাবিরা কেউ আল্লাহ দাবি করছে নাকি? তাহলে মনসুর হাল্লাজ যে আল্লাহ দাবি করি নাকি আল্লাহর অলি হয়ে গেছে? কর রাবেয়া বসরী কত বড় আল্লাহর অলি। রাবেয়া বসরী একটা পাগলি মহিলা, এই পাগলি মহিলাও বাংলাদেশে এখন আল্লাহর অলি। রাবেয়া বসরী একদিন রাস্তা দিয়ে দৌড় দিছে, এক হাতের মধ্যে পানি এক হাতের মধ্যে আগুন, সবাই জিজ্ঞাসা করে ও পাগলি তুই কোথায় যাস? কয় আমি এই পানি দিয়ে জাহান্নামের আগুনের নিভাই ফেলমু, এই আগুন দিয়ে জান্নাতের জ্বালাই দিমু। পাগলি কয় কি, কয় জান্নাত জ্বালাই দিব জাহান্নামের নিভাই ফেলবো। তো সবাইকে পাগলি কেন? কয় শুনো, দুনিয়ার মানুষেরা জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাজার আশায় এগুলা করে, আবাদত করে, এইগুলার জ্বালাই দিলে মানুষ আল্লাহরে পাওয়ার জন্য আবাদত করব, এজন্য হে জ্বালাই দিব। ওই পাগলিরও বাংলাদেশের মানুষ আল্লাহর অলি মনে করে। বাংলাদেশের বাইদের অবস্থা এমন, ল্যাংটা হয়ে গেলেও আল্লাহর অলি হওয়া যায়, এই দেশে কাপড় সাপড় খুলতে পারলেও আল্লাহর অলি হওয়া যায়। দেখছেন না অনেক জায়গায় ল্যাংটা বাবার অলি আছে, দরবার আছে। এটা এক আজব মুসলিমের দেশ, যে দেশে ল্যাংটা হইলেও নাকি আল্লাহর অলি হয়। ল্যাংটা মানুষের কেউ যদি আল্লাহর অলি মনে করে, যে মনে করবো তার ইমান চলে যাবো, সে কাফের হয়ে যাইব। ল্যাংটা মানুষের যদি কেউ আল্লাহর অলি মনে করে তার ইমান থাকবে না, সে নিজেই ইমান হারা হয়ে যাবে। আমার ভাইয়েরা এবং বোনেরা, ওই হাকিকতওয়ালা অলি আমারে কয় এখন হাকিকতে পৌঁছে গেছি, এখন নামাজ লাগে না। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, মসজিদে হেঁটে যেতে পারছেন না, দুইজনের কাঁধে ভর করে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেছেন। তারপরেও এতকাল পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, তাহলে বোঝা যায় আমার রসুল ওই সাততলা পর্যন্ত হাকিকত পর্যন্ত পৌঁছতে পারেন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতকাল পর্যন্ত তাহলে নিস্তালা শরীয়তেই ছিল, আপনার ওই জায়গায় পৌঁছতে পারে নাই। কারণ পৌঁছলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর নামাজ লাগতো না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো এতকাল পর্যন্ত নামাজ পড়ছে। তাহলে বোঝা যায় আপনি যে জায়গায় পড়ছেন ওই জায়গা কোন নবীদের জায়গা না, ওই জায়গা হলো ইবলিসের জায়গা, শয়তানের জায়গা। আপনি আল্লাহর ওলি হন নাই, আপনি ওই ইবলিসের ওলি, শয়তানের ওলি হয়েছেন। এরকম দেখবেন আমাদের সমাজে বিভিন্ন জায়গায় এরকম ওলি আছে, কিছু নামাজ পড়ে না, নখ একটা এক হাত লম্বা, চুল দাড়ি গোব জট বান্ধি রয়েছে, জট বান্ধা আর এক শয়তানি কাজ। একজন সাহাবি পুরুষ মহিলা সাহাবির কোনদিন চুলে জট বান্ধে নাই, জট বান্ধি কোনদিন আল্লাহর ওলি হওয়া যায় না। আমার ভাইয়েরা দেখেন, এরপরে এই বাংলাদেশে আরো আজব দেশে আজব জিকির দেখেন, এই দেশে জিকির করতে করতে দেখা যায় হুজুরের কান্দে লাপ মারি আসি ঝুলতে থাকে, জিকিরের সময় লাফ মারি ওখান থেকে আসে হুজুরের কান্দে ঝুলে, লাফ মারি স্টেজে উঠে যায়, লাফ মেরে বাস ধরে ধরে উপরে উঠে যায়, লাফ মেরে মানুষের গায়ের উপর দিয়ে সামনের দিকে দৌড়ায় যায়, এরকম জিকির দেখছেন না? আল্লাহর নবীর সাহাবিরা লক্ষাধিক সাহাবি যারা আল্লাহর ওলি ছিলেন আল্লাহর জিকির করতেন, জীবনে একজন সাহাবিও এইরকম পিছনের থেকে লাফ মারি যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা ধরে ঝুলছে, এই নজির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে নাই। নবী সাল্লামের কোন সাহাবি খেজুর গাছে উঠে গেছে লাফ মেরে জিকির করতে করতে, এই নজিরও নবী সাল্লামের সাহাবিদের নাই। আমি সবসময় কথাটা সব জায়গায় বলি আমার ভাইয়েরা, যদি আপনি জিকির করতে করতে পাগল হয়ে গেছেন, আপনার হোশ নাই খবর নাই, তাহলে আপনি কারেন্টের তার দড়ি ঝুলেন না কেন? কি বলেন, এখানে তো কারেন্টের তারও আছে, তা আপনার যদি হোশে না থাকে কোনটা কারেন্টের তার কোনটা বাঁশ কোনটা কি তা তো আপনার খেয়ালে নাই, তা আপনি তো কারেন্টের তার দড়িও ঝুলার কথা, কিন্তু কারেন্টের তার দড়ি ঝুলতে দেখছেন কোনোদিন? আচ্ছা, কারেন্টের তার দড়িও ঝুলেন না, আশেপাশে তো মান্দার গাছও আছে, আপনি লাফ মেরে মান্দার গাছে উঠে গেছেন, এই নজিরও তো আমরা দেখি না, দেখছেন নি কোনো জায়গায়? জিকির করতে করতে পাগল হই মান্দার গাছে উঠে গেছে, যদি আপনি পাগল হয়েছেন কিছুই খেয়াল নাই কিছুই মনে নাই, তাহলে তো মান্দার গাছেও উঠার কথা। আপনি মান্দার গাছেও উঠেন না, কারণটা তার দড়িও ঝুলেন না, তাহলে বোঝা যায় আপনি যাতে মাতাল তালে ঠিক, আপনার সব হুশ জ্ঞান সব ঠিক আছে, আপনি বুঝে শুনে বাসে উঠেন, বুঝে শুনে হুজুরের গলা ধরে ঝুলেন, বুঝে শুনে স্টেজে উঠেন। আমি আমার বাইরা এবং বোনেরা যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যদি জিকির না হয় আল্লাহ পাক সেই জিকির কবুল করবেন না। শুধু জিকির না, সমস্ত ইবাদত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সুন্নত অনুযায়ী হইতে হবে। কিন্তু বর্তমানে আমাদের সমাজগুলো সুন্নতের জায়গাগুলো সুন্নত অপসারিত করে আমরা বেদাত দিয়ে ভরপুর করে রাখছি, কিন্তু যখন আপনি বেদাতের বিরুদ্ধে কথা বলবেন বেদাতের পৃষ্ঠপোষক ভাইদের অনেক খারাপ লাগতে পারে। কিন্তু আমার ভাইয়েরা যতই খারাপ লাগুক আমি অত্যন্ত মহব্বতের সাথে সম্মানের সাথে বলবো, আল্লাহর ওয়াস্তে বেদাত ছেড়ে দেন, বেদাত ছেড়ে দেন, বেদাত ছেড়ে দেন, কারণ বেদাত আমাকে আপনাকে জাহান্নামে নিবে। বেদাত দেখতে অনেক সুন্দর, দেখতে অনেক মজা দেখা যায়, তো দেখতে অনেক সুন্দর দেখা যায়। আজকে দরুদ সুন্নতের দরুদ বাদ দিয়ে বেদাতের দরুদ চালু হয়েছে, সুন্নতের জিকির বাদ দিয়ে বেদাতের জিকির চালু হয়েছে, গ্রামে গ্রামে তাবিজের রমজমা ব্যবসা, শিরকের ব্যবসা, এক এক শিশুর বাচ্চার গলায় এত তাবিজ আলগাইতে পারে না বাচ্চা, মানে আলগাইতে পারতেছে না, এক মুঠ দিয়ে রেখছে এখানে। এই তাবিজের ব্যবসা শেরেকের ব্যবসা, এই তাবিজের ব্যবসা দুই ধরনের শেরেক আছে, শেরকে আকবরও আছে শেরকে আসগরও আছে, দুটাই শেরেক আছে। ঠিক একইভাবে মা বাবা মারা গেছে, মুরব্বী মারা গেছে, আপনি কয়দিন পর পর, 4 দিনের দিন, 10 দিনের দিন, 40 দিনের দিন, মৃত্যুবার্ষিকীর দিন যত খাওয়াইবেন, কোটি কোটি টাকা খাওয়াইতে পারেন, 1 টাকার কোনো সওয়াবও পাইবেন না। 1 টাকা সওয়াবও পাইতেন না, খালি খাওয়াইতে পারবেন। কারণ এই খাওয়ানোর পদ্ধতিটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হয় নাই। মানুষকে খাওয়ানো ভালো জিনিস, খাওয়ানো ইবাদত, কিন্তু খাওয়ানোটারে যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরম্যাটে না আনেন, আপনার ফরম্যাটে হয়, আল্লাহ পাক কোনো ইবাদত কবুল করবেন না। যত রকমের খতমের ব্যবসা জমিনে চালু আছে, আমাদের দেশে চালু আছে, সবগুলো বেদাতি ব্যবসা, খতমের ব্যবসা। বড় খতম, ছোট খতম, সুরিয়ানি খতম, তারপরে রুহানি খতম, তারপরে শেফা খতম, কোরআন খতম, সব খতমের পদ্ধতিগুলো বেদাতি পদ্ধতি। আপনি বাড়িতে নিয়ে খতম পড়াইছেন, যিনি পড়াইছেন উনিও কিছু পাবেন না, যারা পড়ছেন তারাও কিছু পাবেন না। বেহুদার টাকা গেছে আর সময় গেছে, যে মা বাবার জন্য পড়াইছেন ওই মা বাবাও কিছু পাবেন না। কেন পাবে না? খারাপ কাজ করছে নাকি? কোরআন না তেলাওয়াত করছে, কোরআন না খতম করছে। যারা সেখানে পড়তে গেছেন, আমি সমস্ত ওলামায়ে কেরামদের প্রতি সম্মান রেখে বলবো, যে ভাইয়েরা সেখানে পড়তে গেছেন, আপনি পড়তে গেছেন কিছু সম্মানের বিনিময়ে, কোরআন তেলাওয়াত করতে হয় সওয়াবের উদ্দেশ্যে, আপনার সওয়াবের উদ্দেশ্যে তেলাওয়াত হয় নাই, আপনার তেলাওয়াতটা হয়েছে 1 ঘন্টা তেলাওয়াত করলে কিছু সম্মানই পাবেন, হাদিয়া পাবেন এই উদ্দেশ্যে, এই জন্য যিনি তেলাওয়াত করেছেন উনি কোনো সওয়াব পাবেন না। আপনি বারা খাটি কোরআন তেলাওয়াত করলে সারা জীবন তেলাওয়াত করবেন, কোনো সওয়াব পাবেন না। বারায় খাটা পর্যন্ত, মানে আমাকে বাড়া করে নিয়ে গেছে যে হুজুর আপনি এখানে বসে বসে খালি কোরআন তেলাওয়াত করেন, পুরা দিন তেলাওয়াত করবেন, কিছু হাদিয়া পাবেন, এটা হলো বাড়া খাটা। এই বাড়ায় খাটে কোরআন তেলাওয়াত সারা জিন্দগি করলেও কোনো সওয়াব হবে না, কারণ কোরআন তেলাওয়াত করতে হবে সওয়াবের উদ্দেশ্যে। এরপরে যিনি করাইছেন, যিনি সম্মানে দিছেন, যিনি হাদিয়া দিছেন, তিনিও করাইছেন, তাকে নিজে না করে তাকে আপনি বাড়ায় ধরাইছেন। নিজে নামাজ না পড়ি আরেকজনের যদি বাড়া করে রাখেন যে ভাই আমার খুব কষ্ট হয়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সময় পাই না, তুমি তোমার নামাজও পড়বা সাথে সাথে আমার নামাজটাও পড়ে দিবা, তোমারে মাসে 10,000 টাকা দিব, এরকম একজন লোক রাখছেন, প্রতিদিন আপনার নামাজটা পড়ে দিব, নামাজ হইব, অসুবিধা কি? আমি পড়লাম না, না পড়ে একজন লোক রাখলাম যে উনি প্রতিদিন আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে দিব, নামাজ হবে? তাহলে কোরআনে কারিম তেলাওয়াত হলো শারীরিক ইবাদত, শারীরিক ইবাদত একজনেরটা আরেকজনে করতে পারে না। যিনি তার মা বাবার জন্য কোরআন তেলাওয়াতের সওয়াব পৌঁছাতে চাচ্ছেন, তিনি নিজে তেলাওয়াত করলে কিছু সওয়াব হবে, আরেকজনকে নিয়ে আপনি বাড়ায় খাটায় তেলাওয়াত করায় সওয়াব পৌঁছাতে পারবেন না। আপনি নিজে তেলাওয়াত করেন সওয়াব হবে, কিন্তু আপনি 5 জন 10 জন আলেম ওলামাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করাইলেন। আরেকটা জিনিস হলো, যাকে আপনি খাওয়াইবেন তারকে কোনো কাজ করায় খাওয়ানো যাবে না। খাওয়ানির সওয়াব পাইতে হলে শর্ত হলো খাওয়ানোর বিনিময়ে কোনো কাজ করাইতে পারবেন না। কিন্তু আমরা কি করি, হুজুরের দাওয়াত দিই, আগে কই হুজুর মিলাদ পড়েন, দোয়া করেন, তারপরে খাওয়ামো, এর আগে কিন্তু খাওয়া নাই, আগে আমার কাজ করে দেন তারপরে খাওয়া দাওয়া, কাজ করাই আপনি খাওয়া দাওয়া যত করাইবেন কোনো সওয়াব হবে না, কোনো কাজ করাইতে পারবেন না যারা খাওয়াইবেন, এবং তারে বলতেও পারবেন না যে আপনারে খাওয়াইছি একটু দোয়া করিয়েন, এটাও বলতে পারবেন না, এটা বললেও আপনি খাওয়ানোর কোনো সওয়াব পাইবেন না। খাওয়াইবেন আল্লাহর উদ্দেশ্যে, তাকে আপনি বলা লাগবে না দোয়া করিয়েন, সে এমনি নিজের মনের থেকে দোয়া করবে। এই জন্য যাকে খাওয়াইতেছেন আপনি আগে পরিশ্রম করাই, কাজ করাই, তারপরে খাওয়াইতেছেন। এই জন্য আমার ভাইরা, বুঝে শুনে খাওয়াইতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে, বুঝে শুনে না করলে যত করবেন কোনো কাজ হবে না। তাহলে যিনি পড়াইলেন তিনিও কিছু পাইল না, যারা পড়াইছেন তারাও কিছু পাইল না, তাহলে সময় গেল, টাকা গেল। এখন অনেক ইমাম সাহেবেরা বলতে পারেন, আমার সম্মানিত ভাইয়েরা, যে হুজুর তে এইগুলো যদি বন্ধ হয়ে যায় তা আমরা চলবো কেমনে? কি বলেন, এটা তো বাস্তব কথা যে একজন ইমাম সাহেবকে আপনারা বেতন দেন কত? বর্তমানে আমাদের ইমাম সাহেবের সম্মানে কত? 6,000 টাকা। তো ধরুন 6,000 টাকা আমাদের সম্মানিত ইমাম সাহেবকে দেওয়া হয়, 6,000 টাকা একটা পরিবার চলতে পারে? আচ্ছা, একজন শ্রমিকের ন্যূনতম মজুরি কত? 8,000 টাকা। ডিউটি করবে কয় ঘন্টা? তাহলে একজন ইমাম সাহেবের ডিউটি হলো 24 ঘন্টা, ন্যূনতম মজুরি যদি হয় 3,24,000 টাকা। 24 ঘন্টা ডিউটি না, তাহলে 24 ঘন্টা আপনি যদি একটা ন্যূনতম শ্রমিকের মজুরি দেন তাহলে তো 24,000 টাকা। মালয়েশিয়াতে আমি দেখেছি এক এক মসজিদে ইমাম 3 জন, মুয়াজ্জিন 3 জন, একজন ইমাম 8 ঘন্টা করে ডিউটি করে অফিসে। 8 ঘন্টা থাকবেন উনি, ইমামও থাকবেন, মুয়াজ্জিনও থাকবেন, খাদেমও থাকবেন, তারা শুধু 8 ঘন্টা। এই 8 ঘন্টার ভিতরে যে নামাজ ওই নামাজ পড়াইবেন, 8 ঘন্টা শেষ হলে উনি চলে যাবেন। এইভাবে 24 ঘন্টা ইমাম থাকে, রাত একটা গেলেও আপনি ইমাম সাহেবের পাইবেন, দুইটা গেলেও পাইবেন ইমাম সাহেব, ইমাম সাহেবের অফিসে বসা। এবং আপনি কোন মাসালা জিজ্ঞেস করতে গেছেন, কোনো কিছু জানতে গেছেন, রাতে 3টা গেলেও পাইবেন, কারণ 8 ঘন্টা করে ডিউটি বাই রোটেশন শিডিউল করা আছে। আমরা একজন ইমামকে দিয়ে 3টা ডিউটি করাই, 24 ঘন্টা ডিউটি করাই, যদি ন্যূনতম মজুরিও দিই তাও একজন শ্রমিকের লেভেলে 24,000 টাকা। ইমাম সাহেব কি শ্রমিকের লেভেলে নাকি? ইমাম সাহেব এই দেশের ফার্স্ট ক্লাস অফিসার, প্রথম শ্রেণীর অফিসার, প্রথম শ্রেণীর অফিসার। 8 ঘন্টা ডিউটি করবে, 8 ঘন্টা ডিউটি করতে তিনি বাধ্য না, তিনি 6 ঘন্টা সর্বোচ্চ 5 ঘন্টা ডিউটি করবেন। এরপরে তিনি সপ্তাহে 2 দিন পূর্ণ ছুটি পাবেন, এরপরে তিনি বছরে 20 দিন সিএল পাবেন, বছরে 33 দিন তিনি পূর্ণ বেতনে তিনি ছুটি পাবেন, অর্জিত ছুটি পাবেন, বছরে 20 দিন তিনি ডিউটি লিভ পাবেন, এই ছাড়া বছরে 153 দিন তিনি ছুটি ভোগ করবেন। অর্থাৎ সব মিলেলে তিনি বছরে 200 দিনের বেশি ছুটি পাবেন। এক বছরে কয় দিন? 365 দিনের মধ্যে একজন প্রথম শ্রেণীর অফিসার 200 দিনের বেশি তিনি ছুটি পাবেন, অর্ধেকের বেশি তিনি ছুটি পাবেন। আচ্ছা, একজন ইমাম সাহেব যদি প্রথম শ্রেণীর ফার্স্ট ক্লাস অফিসার হয় ওনার বছরে ছুটি কয় দিন? একদিন যদি বাড়িতে গেছে আসতে দেরি হয় তাহলে ইমাম সাহেবের 14 গোষ্ঠীর খবর হয়ে যায়। একদিন নামাজ পড়াতে গিয়ে 1:15 জামাত, ইমাম সাহেব আসতে 1:16 হয়েছে, ইমাম সাহেবের খবর হয়ে গেছে। এক এক মুসল্লির তাপমাত্রা এত বেড়ে গেছে, প্রেশার এত বেড়ে গেছে, 200-এর উপরে উঠে গেছে। কেন ইমাম সাহেব দেরি করল? মনে হচ্ছে ইমাম সাহেবের উনি মাসে 2 লাখ টাকা বেতন দেন, 1 মিনিট দেরি হলো কেন? ইমাম সাহেব যাই কই, খবর নাই, 1:16 হয়ে গেছে। কোন ইমাম সাহেব নির্ধারিত সময়ে নামাজ পড়াইতে বাধ্য নহেন। কাবার ইমাম দেখেন, মদিনার ইমাম দেখেন, কোন জামাতের টাইম নেই, শুধু আজানের টাইম আছে, জামাতের টাইম নেই। আজান হবে, ইমাম সাহেব যখন মনে চায় তখন তিনি নামাজ পড়াইবেন। ইমাম সাহেব ইচ্ছা করলে 5 মিনিট পরেও পড়াইতে পারেন, ইচ্ছা করলে আধা ঘন্টা পরেও পড়াইতে পারেন। আমি একদিন মসজিদে নববীতে আসরের নামাজ দেখি যে আজানের আধা ঘন্টা পরে জামাত। পরের দিন কই, আসরের নামাজ তো অনেক দেরি আছে, আরো আধা ঘন্টা আছে, দেখি আজানের 5 মিনিট পরে দাঁড়াই গেছে। ঘটনা কি? কালকে আধা ঘন্টা পরে, আজকে 5 মিনিট পরে। পরে একজন বললেন, প্রতিদিন যদি আধা ঘন্টা পরে পড়ায় তো মুসল্লিরা কইবে এখনো আধা ঘন্টা আছে, এই জন্য কোনোদিন 5 মিনিট পরেও পড়ায় ফেলে, কোনোদিন 10 মিনিট পরেও পড়ায়, কোনোদিন আধা ঘন্টা পরেও পড়ায়। এটা ইমাম সাহেবের এখতিয়ার। তাহলে ইমাম সাহেব আপনি টাইম দিচ্ছেন 7:30 জামাত, 7:30 পড়াইতে তিনি বাধ্য নয়, তিনি 7:45 পড়াইতে পারেন, উনি 8টায় পড়াইতে পারেন। যতক্ষণ ইমাম সাহেব আসবেন না আপনার আমার মুসল্লিদের কিছু বলার অধিকার। মসজিদের সভাপতি তিনি হবেন খাদেম, সভাপতি সাহেব না, তিনি অফিসার না, তিনি কর্মকর্তা না, তিনি কি খাদেম। দেখবেন বাইতুল্লাহর মোতাবাল্লি, বাইতুল্লাহ সভাপতি কে? সৌদি আরবের বাদশাহ। মসজিদে হারামেরও সভাপতি, মসজিদে নববীরও সভাপতি, কিন্তু তার উপাধিটা কি? খাদেমুল হারামাইন আশ-শারিফাইন, খাদেমুল হারামাইন আশ-শারিফাইন, হারামাইন শরীফাইনের খাদেম। এজন্য মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদ কমিটি, মসজিদের মোতাবাল্লি, তারা হলেন মসজিদের খাদেম। মসজিদে এক নম্বর মর্যাদা হলো মসজিদের ইমাম সাহেবের, তারপরে মুয়াজ্জিন সাহেবের, তারপরে হলো খাদেমের মর্যাদা। সুতরাং ইমাম সাহেবকে কমিটিও কিছু বলার অধিকার নাই। মুসল্লি তো দূরের কথা, মুসল্লিতে কিছুই বলতে পারবে না। ইমাম সাহেব যদি কয় সামি আল্লাহু লিমান হামিদা, মুসল্লি যদি কয় আমি আপনার কথা শুনি না, মুসল্লির নামাজ হবে? ইমাম সাহেব কইছে সামি আল্লাহু লিমান হামিদা, সাথে সাথে উঠে যেতে হইব। যদি কোন যে না আমি আপনার কথা শুনবো না, আমি আর কতক্ষণ রুকুতে থাকবো, নামাজ হইব না। তাহলে মুসল্লি ইমাম সাহেবের কথায় উঠবে, ইমাম সাহেবের কথায় বসবে। এখন ইমাম সাহেবের আপনি বাসায় লুজে লুজাই মিলাদ পড়ায় কেন টাকা দিতে হবে, খতম পড়ায় কেন টাকা দিতে হবে, দোয়া করায় কেন টাকা দিতে হবে? টাকা এমনি দিবেন কি বলেন না? আমাদের অভ্যাস হয়ে গেছে, মিলাদ নাই টাকাও নাই, খতম নাই টাকাও নাই, দোয়া নাই টাকাও নাই, মানে এটা অভ্যাস হয়ে গেছে, এটা আপনাদের দোষ না, কিন্তু এই অভ্যাস পাল্টাইতে হবে। আজকে আর পুরাতন যুগ নাই, যুগের পরিবর্তন হয়েছে, মাঝখানে অনেক সময় গেছে, আমরা অসংখ্য বেদাত নিয়েছিলাম। আজকে গ্লোবালাইজেশনের যুগে, আজকে এই তথ্য প্রযুক্তির যুগে মদিনার রাজধানীর সাথে আমাদের সরাসরি কানেকশন, এখন আর সেরেক বেদাত চলবে না, এখন এগুলো বন্ধ করে, কিন্তু ইমাম সাহেবের হাদিয়া বন্ধ করবেন না। এগুলো বন্ধ হওয়া মানে ইমাম সাহেবের হাদিয়া বন্ধ হওয়া না, এই মানসিক অবস্থাটা চেঞ্জ করতে হবে। এই বেদাত গুলো সমাজে জিন্দা আছে, যে আমাদের মাথায় সবসময় ঘুরপাক খায়, হাইরে এগুলো যদি বন্ধ হয় তা আমার তো ইনকামে বন্ধ, এই জন্য জিন্দা আছে। কিন্তু আমি এই কথা নিশ্চিত করে বলতে পারি, আমাদের সম্মানিত ইমাম সাহেব যারা আছেন তারা এই ব্যাপারে শতভাগ নিশ্চিত এগুলো বেদাত। কিন্তু বেদাত হওয়ার পরেও তিনি চিন্তা করেন এই বেদাত যদি না করি আমার পরিবেশ চলব কেমনে, এর জন্য বাধ্য হয়ে, এবং আমরাও তাদেরকে বাধ্য করি ইমাম সাহেবদেরকে, যে আপনি 6,000 টাকা বেতন দেন কেন? কয় হুজুর আপনি জানেন না, 6,000 টাকার বাইরে হুজুরের আরো আউট ইনকাম আছে। হুজুরের কি আছে আউট ইনকাম? কি মিলাদ পড়ায়, খতম পড়ায়, তাবিজ দে, এগুলা দে। তাই ইমাম সাহেবের আউট ইনকাম যেগুলা করাইতেছেন এগুলা তো সব হারামি ইনকাম। এই হারামি ইনকাম করে ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, তো ইমাম সাহেবের নামাজ কবুল হইব না, তো ইমাম সাহেবের নামাজ কবুল না হইলে আপনার নামাজ হইব না, ওই ইমাম সাহেবের পিছনে তো আপনি নামাজ পড়েন। তাহলে আগে ইমাম সাহেবের ইনকাম আপনাকে হালাল বানাইতে হবে, তারপরে যাই ইমাম সাহেবের নামাজ কবুল হইলে আপনারটা হবে। আপনারা তো নিজের নামাজ নিজে বরবাদ করে দিচ্ছেন, এই জন্য ইমাম সাহেবের দিয়ে আউট ইনকাম করাইবেন না, ওই কাজ করাই। ইমাম সাহেবকে প্রত্যেকে প্রতি মাসে নিজের থেকে সম্মানে দিবেন, কোন কাজ করাই দিবেন না। ওলামায়ে কেরামের প্রতি সম্মান, এটা ইমানের অংশ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহি ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর শাআইরকে সম্মান করা অন্তরে তাকওয়া তৈরি করে, ইমানের অংশ এটা। এজন্য ওলামায়ে কেরামের প্রতি সম্মান যদি জমিন থেকে উঠে যায়, আল্লাহর দিন জমিন থেকে উঠে যাবে, কারণ আল্লাহর দিনের সাথে এলেমের সম্পর্ক। আল্লাহর দিন আছে, এলেম থাকবে, এলেম আছে, আল্লাহর দিন থাকবে, এলেম নাই, আল্লাহর দিন নাই, জমিন থেকে দিন উঠে যাবে। এই জন্য এলেমকে সম্মান করতে হবে। আপনারা কিন্তু আমি ইমাম হোসেনকে সম্মান করেন না, সম্মান করেন এলেমকে, কোরআনকে, সুন্নাকে, ব্যক্তিকে করেন না। এলেমের প্রতি সম্মান থাকতে হবে। আমার আম্মা কোনোদিন আমারে নাম ধরে ডাকতো না, সবসময় ডাকতো মালান সাহ। কেন ডাকতো? এলেমের প্রতি সম্মান দেখাইতো, যে আমার ছেলেটা আলেম। অন্যগুলোর কিন্তু নাম ধরে ডাকতো, কিন্তু আমাকে নাম ধরে ডাকতো না, নাম ডাকতো কি মালান সাহেব। কারণ হইল এলেমের সম্মান, কোরআনের সম্মান, সুন্নার সম্মান দিত। এজন্য দেখবেন আমাদের সমাজে মুরব্বী যারা আছে, আমরা তাদের ছেলের সমান নাতির সমান, আমাদেরকে নাম ধরে ডাকে না, কত সম্মান করে বলে। এই সম্মানটা কিন্তু ব্যক্তি ইমাম হোসেনের সম্মান না, এটা কোরআনের সম্মান, সুন্নার সম্মান, এলেমের সম্মান। এই এলেমের সম্মান না থাকলে দিন থাকবে না। এজন্য ওলামা ইকরামদেরকে অবশ্যই সম্মান করবেন, তবে বেদাত করে টাকা দিবেন না। বেদাত নিজেও ছাড়বেন, ইমাম সাহেবদেরকে দিয়েও ছাড়াইবেন, কিন্তু হাদিয়া আগে যেমন দিতেন বেদাত করাই, পরে আরো বাড়াই দিবেন। তখন ইমাম সাহেব মনে করবে এগুলা না করলেও আল্লাহ পাক বরকত দেন। আরেকটা হলো আমাদেরকে শক্ত হইতে হবে যে বেদাতের মধ্যে আল্লাহ আমার রিজিক রাখে নাই, বেদাত ছাড়াও আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করছেন। এই ইমান, এই একটি দৃঢ় হইতে হবে। আমি এটা পরীক্ষা করে দেখছি। আমি যখন আমার নিজের বাস্তব অভিজ্ঞতার কথা বলি, যখন আমরা এই দেশে বাংলাদেশে ওয়াজ মাহফিল শুরু করি, আমরা ওয়াজ মাহফিলের মধ্যে একটা নতুন ধারা সৃষ্টি করার জন্য আমরা শুরু করেছি যে এই দেশের ওয়াজ মাহফিলের একটা নতুন ধারা আমরা নিয়ে আসব, যেই ধারাটা হবে শুধু আমরা কোরআনের কথা বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের কথা বলবো, কোনো কিচ্ছা কাহিনী বলবো না, গল্প গুজব বলবো না, মিথ্যা কাহিনী বলবো না, মানুষের হাসাবো না, কান্দাবো না, বেলকিবাজির কাজ করবো না, ওয়াজ মাহফিলের নামে এগুলা করবো না। কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু এগুলাই অভ্যস্ত। ওয়াজ মাহফিল মানে কতক্ষণ গান গাইব, কতক্ষণ নাচব, কতক্ষণ হাসব, কতক্ষণ কাঁদব, কতক্ষণ তাকবীর দিব চিৎকার করে, তারপরে বাড়ির যে ফজরের নামাজ নাই। এটাই হলো আমাদের দেশের কি ওয়াজ মাহফিল। কোন কোন জায়গায় আসার পরে শুরু হয় ফজর পর্যন্ত, এরকম বাংলাদেশের অনেক জায়গায় আছে, সারা রাত ওয়াজ মাহফিল চলে, সারা রাত চলতে আছে। এই ওয়াজ মাহফিলের ধারা যখন আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি, তখন প্রথম প্রথম কেউ বলছে যে আপনাদের ওয়াজ মাহফিল বাংলাদেশে চলবেই না, কে শুনবো আপনাদের ওয়াজ। কারণ এই দেশে ওয়াজ করতে হলে কিচ্ছা কাহিনী বলতে হয়, এই দেশে ওয়াজ করতে হলে সুদ দিয়ে দিয়ে কবিতা বলতে হয়, কোরআন হাদিস লাগে না, কবিতা লাগে। এই দেশে ওয়াজ করতে হলে বিভিন্ন রকমের বেলকিবাজি না করলে ওয়াজ হয় না। কো আপনাদের ওয়াজ কেউ শুনতো না, আপনারা ওয়াজ মাহফিলও পাইতেন না। তা আমরা বললাম যে ঠিক আছে, আমাদের ওয়াজ মাহফিলেরও দরকার নাই, শোনারও দরকার নাই, যারা শুনবো যে দুই একজন, শুনতে চাইলে শোনামো, না শুনতে চাইলে নাই। দেখেন আলহামদুলিল্লাহ, যখনই আমরা তাওহীদের উপরে সুন্নতের উপরে ইস্তিকামত করছি, শুনলে শুনবো না শুনলে নাই, এখন দেখি যে সারা দুনিয়ার লক্ষ লক্ষ মুসলমান খালি আমাদের কথা শোনার জন্য পাগল হয়েছে। সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি বেদাত ছাড়লে মনে হয় আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, খারাপ হবে না, উল্টা আল্লাহ পাক এত বরকত দিবেন, বেদাত করি যা পাইতাম তার থেকে আল্লাহ পাক আরো বেশি দিবেন। এটা হলো আমাদের ইমানি ব্যাপার। আল্লাহ পাকের জন্য কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহর তাকওয়া অর্জন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তার জন্য উপায় বের করে দেন। সে ধারণাও করতে পারে না আল্লাহ কোন দিক থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আর দুই একটি বিষয় বলে আমরা শেষ করবো, 11টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব, একটু ধৈর্য ধরে বসেন, ঠিক আছে? 11টা শেষ করলে হবো তো নাকি, নাকি আরো চলবে? জি আলহামদুলিল্লাহ, আমি জানি যদি রাতে 3টা পর্যন্ত কথা বলি আপনারা উঠবেন না, এই বিশ্বাস আলহামদুলিল্লাহ আমার আছে। কারণ যারা এই বিশ্বাস করেন তারাই এই মাহফিলে আসছেন, এবং আপনারা যে কি পরিমাণ ভালোবাসেন, মহব্বত করেন, এটা বর্ণনার দেওয়া সম্ভব না, কল্পনার বাহিরে। আমাদের উপার্জনগুলো খালি ইমাম সাহেবের উপার্জন হালাল করবেন তা না, আমাদের উপার্জনও সবার হালাল করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে তোমাদেরকে খাওয়ার জন্য আমি আল্লাহ যেগুলোকে হালাল করেছি, পবিত্র করেছি, সেগুলা খাও। কোনগুলা খাইবা? হালালান তৈয়বা। খাবারটা হালাল হইতে হবে, তৈয়বা হইতে হবে, মানে হালাল হইতে হবে, পবিত্র হইতে হবে। আল্লাহ পাক দুইটা কথা বলছেন। হালাল হইল, রাব্বুল আলামিন কয়েকটা জিনিস খাওয়াকে হারাম করেছেন, ওই কয়েকটা জিনিস বাদ দিলে আর সব জিনিস আমাদের জন্য হালাল। তৈয়বান হইলো হালাল খাবারটা, যেই টাকা দিয়ে কিনা হয়েছে ওই টাকাটাও হালাল হইতে হবে। যেমন একজন ব্যক্তি অফিসে গেলেন, 5,000 টাকা ঘুষের টাকা পাইছেন, বাজারের থেকে আসার সময় 5,000 টাকা দিয়ে বাজার করে আনছেন, গরুর গোশত আনছেন, খাসির গোশত আনছেন, মুরগি আনছেন, বাড়িতে এনে বিসমিল্লাহ বলে রান্না করছেন, বিসমিল্লাহ বলে খাইছেন, ওনার এই খাবার হালাল হয়েছে কিনা? তা খারাপ কিছু খাইছেন, উনি তো হালাল জিনিসে খাইছে, গরুর গোশত খাইছে, মুরগি খাইছে, হালাল হবে না কেন? হ্যাঁ, এটা খাবারটা হালালান হয়েছে কিন্তু তৈয়বান হয় নাই, ওই টাকাটা পবিত্র ছিল না, টাকাটা অপবিত্র, টাকাটা ঘুষের টাকা, টাকাটা সুদের টাকা, এজন্য এটা অপবিত্র। আল্লাহ পাক বলছে হালালও খাইতে হবে, তৈয়বানও হইতে হবে, পবিত্র হইতে হবে। আচ্ছা, সিগারেট খাওয়া জায়েজ দি বলেন তো দেখি, সিগারেট খাওয়া কি কয় না দেখি, সবাই চুপচাপ কয়, হুজুর কেমনে কয়, আমরা তো খাই। সিগারেট খাওয়া জায়েজ? মাকরু? হারাম, হারাম, মাকরু না খালি হারাম, কবিরা গুনাহ হবে। কারণ কি? কারণ হলো সিগারেট খাবায়েস খাবার, অপবিত্র খাবার, এটা পবিত্র খাবার না। তো বলো অপবিত্র কেমনে? আমি এই কথাটা এর আগেও বলছি আপনাদেরকে, অনেক জায়গায় বলছি, মদিনা যাওয়ার পরে আমি বুঝছি যে এটা কেমনে অপবিত্র। মদিনার এক সাহেবকে, এক আলেমকে আমি জিজ্ঞাসা করছি যে সিগারেটকে আপনারা হারাম বলতেছেন, খাবায়েস বলতেছেন, এটা অপবিত্র কেমনে হয়? তখন ওই শায়খ বলছিলেন যে টয়লেটের ভিতরে গিয়ে দেখো, আল্লাহর বান্দারা এই খাবারটা টয়লেটের ভিতরেও খায়। টয়লেটের ভিতরে যে দেখো যে সিগারেটের ধ্বংস অবশেষ টয়লেটের ভিতরে পড়ে রয়েছে, কিন্তু টয়লেটের ভিতরে ঢুকে কমলার ধ্বংস অবশেষ পাওয়া যায় না, কমলার খোসা পড়ে রয়েছে, আপেলের খোসা পড়ে রয়েছে, আঙ্গুলের আঙ্গুরের খোসা পড়ে রয়েছে, বিরিয়ানির প্যাকেট পড়ে রয়েছে, টয়লেটের ভিতরে দেখা যায় না। তাহলে বোঝা যায় টয়লেটের ভিতরে বিরিয়ানি খায় না, আপেল খায় না, কমলা খায় না, আঙ্গুর খায় না, কিন্তু এটা খায়। যে খাবার মানুষ টয়লেটের ভিতরেও খায়, ওই খাবার কোনোদিন পবিত্র হইতে পারে না, ওই খাবার অপবিত্র। এটা তৈয়বান না, এটা অপবিত্র খাবার, খাবায়েস খাবার, এই জন্য এটা ওলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী এটা হারাম। আল্লাহ পাক বলতেছেন তোমার খাবারটা হালালও হইতে হবে, তৈয়বানও হইতে হবে। এখানে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন 168 নম্বর আয়াতে দুনিয়ার সমস্ত মানুষকে, ইয়া আইয়ুহান নাস বলছেন। 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও ঈমানদাররা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তাইয়্যিবাত খাবারগুলো, পবিত্র খাবারগুলো খাও, তৈয়বাত খাবার খাও, ঈমানদারদেরকে বলছেন। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, ও আমার নবীরা হালাল খাও আর আমল সালে করো। তাহলে হালাল রিজিক থেকে নবী রাসূলেরও বাদ যান নাই, নবী রাসূলদের উপর আল্লাহ পাক হালাল খাবার ফরজ করছেন, ইমানদারদের জন্য ফরজ করছেন, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক এই হালাল খাবারকে ফরজ করে দিয়েছেন। এবার আসেন, রিজিক হালাল করতে হলে কয়েকটা দৃষ্টান্ত দিব, কোন কোন জিনিস কোন কোন পন্থা অবলম্বন করলে আমাদের রিজিক হালাল হয় না। সুদের মাধ্যমে উপার্জিত সম্পদ হালাল না হারাম? সুদ খাওয়া খালি হারাম না, হারামের বাপ। একটু আগে বলছি না, এটা খালি হারাম না, মারাত্মক হারাম, জঘন্য হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটা গুনাহকে আকবারুল কাবায়ের বলছেন, মুবেকাত বলছেন, এগুলো ধ্বংসাত্মক কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জেতানে বসাবাল মুবেকাত, সাতটা ধ্বংসাত্মক মারাত্মক গুনাহ থেকে তোমরা নিজেদেরকে বাঁচাই রাখো। তার মধ্যে একটা হলো আকলুর রেবা, সুদ খাওয়া। সুদ দেওয়াও হারাম, খাওয়াও হারাম, দুটেই হারাম। সুদের কাগজপত্র দেখাও হারাম, সুদের সাক্ষী থাকাও হারাম। অনেক ভাইদেরকে বর্তমানে দেখা যায় বিদেশ থেকে টাকা পাঠায়, আর আমাদের বাবি রাখালে কি করে, সুদে টাকা লাগায়, সুদের উপরে টাকা লাগায়। যা খাইবেন হালাল হবে না, কি হবে, হারাম। খালি হারাম না, তিনটা গুনার সাথে আল্লাহ পাক কোরআন কারিমে স্থায়ী জাহান্নামের কথা বলছেন। মুমিন কবিরা গুনাহ করলেও স্থায়ীভাবে জাহান্নামে যাবে না, যাবে শাস্তি ভোগ করবে। একসময় আল্লাহ পাক ইমানের বদৌলতে তাকে জান্নাত দিবেন, কিন্তু তিনটা গুনাহকে আল্লাহ পাক স্থায়ী জাহান্নামের কথা বলছেন। তন্মধ্যে একটা গুনাহ হলো সুদ খাওয়া, সুদ খাওয়া, এটাকে আল্লাহ পাক বলছেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা এমন ভাবে জাহান্নামে ডুববে জীবনেও কোনোদিন আর জাহান্নাম থেকে বের হবে না। সুদের গুনাহ। আরেকটা গুনার ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইয়াক্তুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করে, মুমিনকে মারি ফেলে, সেও স্থায়ীভাবে জাহান্নামে যাবে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদের মাধ্যমে কোন মানুষকে কেউ যদি মেরে ফেলে, কোন মুমিনকে মারে, তাহলে সেও স্থায়ীভাবে জাহান্নামে যাবে। মানুষ মেরে জান্নাত পাওয়া যায় না, মানুষ মেরে জাহান্নাম পাওয়া যায়। মানুষ মেরে দিন প্রচার, দিন কায়েম করা যায় না। মানুষকে দাওয়াতের মাধ্যমে, মানুষের চিন্তাধারার পরিবর্তনের মাধ্যমে মানুষের মধ্যে দিন ঢুকানো যায়, দিন কায়েম করা যায়, কিন্তু মানুষকে মেরে কিছু করা যাবে না, মারলে স্থায়ী জাহান্নাম। আরেকটা আল্লাহ পাক বলছেন, যারা ফরায়েজের সম্পত্তি, বিধিবিধান, জায়গা জমিন ঠিক মতো দেনা, এদের ব্যাপারে আল্লাহ পাক স্থায়ী জাহান্নামের কথা বলছেন। তাহলে তিনটা স্থায়ী জাহান্নামের, একটা হইল সুদ খাওয়া, সুদের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর্রেবা সাবহুনা হুবান আইসারুহা আইয়ান কেহার রাজুলু উম্মাহু, সুদের মধ্যে সত্তর প্রকারের গুণা আছে, সর্বনিম্ন গুণাটা হলো, অপরাধটা হলো তার নিজের মাকে বিবাহ করা। সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ, যে সর্বনিম্ন গুণাটা যদি এরকম হয় তাহলে বাকি সত্তরটা কি রকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে আমাকে দেখানো হলো কিছু কিছু মানুষ হলো বুতুন হুম কাল বুয়ুত, পেট গুলা বিশাল বিশাল বাড়ি ঘরের মতো, পেটের ভিতরে সর্প ঢুকতেছে আর বাহির হইতেছে, ঢুকতেছে আর বাহির হইতেছে, পেটের ভিতরে সর্প বিভিন্ন রকমের সাপ কিলবিল করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল এরা কারা? বলল, হাউলা ইয়াকলা তুর্রাবা, এরা হলো সুৎখোর, এরা হলো সুৎখোর, সুৎ খায় এরা, এই জন্য পেটের ভিতরে সাপ কিলবিল করতেছে। আরেক জায়গা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখলেন একটা রক্তের নদী, ফুজের নদী, ওই নদীর ভিতরে কিছু মানুষ সাঁতার কাটতেছে। সাঁতার কেটে কেটে যখন কিনারার দিকে আসে, উপরে কিছু লোক বসে আছে বিশাল বিশাল পাথরের টুকরা নিয়ে। যখন কিনারায় আসে, পায়ুল কিমুহু হিজরা, জোরে পাথর মারি দে, মাথার উপরে আঘাত লেগে এই লোকটা আবার ওই নদীর মাঝখানে চলে যায়। এভাবে কিনারায় আসে পাথর মারে, কিনারায় আসে পাথর মারে। আল্লাহ রাসূল সাহেব জিজ্ঞাসা করলেন, এরা কারা? বললেন, হাউলা ইয়াকলা তুর্রাবা, এরাও সুদখোরেরা। তাহলে বোঝা যায় এটা মারাত্মক অপরাধ। এজন্য আমার ভাইরা এবং বোনেরা সুদ খাওয়া ছাড়েন, সুদের ব্যবসা ছাড়েন, সুদের লেনদেন ছাড়েন, দুনিয়া বেশি দিনের না, সম্পদ কবর পর্যন্ত যাবে না, কবর পর্যন্ত যাইলেও আবার চলিয়ে আসবে। তিনটা জিনিস কবর পর্যন্ত যায়, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। কবর পর্যন্ত আহাল যায়, মাল যায়, আমল যায়, দুইটা ফিরি চলে আসে, একটা সাথে থাকি যায়, সম্পদ কবর পর্যন্ত গিয়ে আবার চলে আসে। এরপরে আপনার সুদের মাধ্যমে উপার্জিত সম্পদ ওয়ারিসেরা টানাটানি করে বাগাবাগি করে নিয়ে যাব, মাঝখান দিয়ে আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। আপনি সুদ খায় সম্পদ গড়ছেন, আরামে ছেলেমেয়েরা নাতি নাতিনেরা খাইতেছে, আপনি মাঝখান দিয়ে জাহান্নামে, লাভটা কি? এজন্য সম্পদ বেশি দরকার নাই। আল্লাহ পাক যেটা দিচ্ছেন এটার মধ্যে বরকত দেওয়ার জন্য চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, সম্পদ কম বরকত বেশি, এটাই হলো কল্যাণকর। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। আল্লাহ আমারে এমন সম্পদ দাও যেই সম্পদ দিয়ে আমি মানুষের কাছে হাত পাওয়া হাত পাতা লাগে না, যেই সম্পদ দিয়ে আমি তোমার দিনের উপরে টিকে থাকতে পারি। দিনের উপরে টিকে থাকতে হলে কিছু সম্পদ লাগে, তো এই পরিমাণ সম্পদ যদি থাকে এটা আল্লাহর নিয়ামত, বেশি সম্পদ হইলে এটা আল্লাহর গজব আজাব। আজকে দেখেন বার্থডে, বার্থডে হয় না, বার্থডে বুঝেন তো, বলে হুজুর আপনার থেকে আরো বেশি বুঝি, কারণ আমাদের এখন এমন বাড়ি নাই যে ঘর নাই বার্থডে পালন হয় না। কয়দিন আগে আমাকে এক জায়গায় বলতেছে, কয় হুজুর আপনারা তো খোঁজ খবর রাখেন না, আগে তো খালি বার্থডে হইতো, এখন অর্ধেককে বার্থডেও হয়, অর্ধেককে বার্থডে বুঝছেন না, আগে তো বছরে একবার হইতো, এখন ছয় মাসে একবার হয়, মানে বছর দুইবার বার্থডে পালন হয়, ছয় মাসে একবার, এক বছরে একবার। কয় ছয় মাসের কেক থাকে অর্ধেক, এক বছরেরটা থাকে ফুল, এখন যখন আল্লাহ পাক মানুষের মধ্যে টাকা দিছেন, সম্পদ দিছেন, আল্লাহর নাফরমানিও বেড়ে গেছে, বার্থডে ম্যারেজ ডে ওই অমুক ডে তমুক ডে এগুলো এক সময় মুরব্বীরা কেউ শুনে নাই, এখন এগুলো বেড়ে গেছে, কারণ হচ্ছে টাকা পয়সা সম্পদ। সম্পদ বাড়লে শয়তানি চিন্তা মাথায় বাড়ে, সম্পদ কম থাকলে শয়তানি চিন্তা কম থাকে। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এমন পরিমাণ দাও যে পরিমাণ দিয়ে আমি তোমার দিনের উপরে টিকে থাকতে পারি। এজন্য সম্পদ বেশি বাড়ানোর জন্য খালি সুদ খাইবেন না, সুদ খাইলে এরা পাগল হয়ে যায়, পাগল। আল্লাহ পাক সুদখোরদেরকে পাগল বলছেন, কারণ এরা কি পাগল, যারা সুদখোর এরা বাপও চিনে না, মাও চিনে না, ভাইও চিনে না, বোনও চিনে না, খালি টাকা চিনে, এরা টাকা পাগল, টাকার নেশা এরা মত্ত হয়ে যায়। এরা ভাই বিপদে পড়ছে তাও টাকা দিবে না, সুদ দিলে তারপরে দিব, বোন বিপদে পড়ছে তাও কিছু সহযোগিতা করবে না, সুদ দিলে তারপরে দিব। এরা তখন কোনো আত্মীয় স্বজন মা বাবা কেউ চিনে না, টাকার পাগল হয়ে যায়, নেশা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছে সুদখোরেরা দুনিয়াতেও পাগল, কিয়ামতের ময়দানেও পাগল থাকবে। এই জন্য সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, ঘুষ কোন জায়গায়, ঘুষের আবার বিভিন্ন ধরন আছে, এখন ঘুষ নামে কোনো কিছু নাই, এখন হলো বকশিস, মিষ্টি খাওয়ার টাকা, রমজানের দিনে আইলে কয় হুজুর ইফতারের টাকা দেন, হে ঘুষের টাকা দিয়ে ইফতারও করব, কয় ইফতারের টাকা দেন, কত নামে বিভিন্ন পদ্ধতিতে ঘুষ। এই জন্য এই ঘুষ ছাড়তে হবে, ঘুষ জাহান্নামের কারণ। তারপরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামের জন্য, এলাকার জন্য, আমরা যে চাষাবাদ করি এই চাষাবাদ গুলো শরীয়তের পদ্ধতি অনুযায়ী করতে হবে। জমি বর্গাদি, জমি বর্গা চুক্তিভিত্তিক জমি বর্গা দেওয়া জায়েজ নেই, চুক্তিভিত্তিক বুঝছেন নেই, মানে তোমার দান হোক আর না হোক আমাকে বছরে একশো আড়ি দিয়ে দিবা, হইলেও দিবা না হইলেও দিবা, এই ভিত্তিতে জমি বর্গা দেওয়া জায়েজ না, এটা সুদ। এই ভিত্তিতে দিতে পারবেন যে তোমার ফসল যা হয় তিন ভাগের এক ভাগ আমাকে দিবা, দুই ভাগ তুমি নিবা, বা আমি খরচ দিলাম অর্ধেক আমাকে দিবা অর্ধেক তুমি নিবে, এইরকম সমঝোতার ভিত্তিতে, যাতে আমিও ক্ষতিগ্রস্ত না হই, যিনি আমার জমি বর্গা করবেন তিনিও ক্ষতিগ্রস্ত না হন। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় লা দরারা ওয়ালা দারারা। ইসলামের নীতিমালা হলো নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, আরেকজনকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না, এটা ইসলামে জায়েজ। কিন্তু আপনার লাভ হোক আর লস হোক, আমাকে এত আড়ি দান দিয়ে দিবেন প্রতি বছর, এটা সুদ, এটা জায়েজ নাই। জমি লাগিত দিবেন, এটা শরীয়তে জায়েজ। জমি ভাড়া দেওয়া, এটাকে বলা হয় কেরা ইল আরদ, জমি ভাড়া দেওয়া, এটা জায়েজ। কিন্তু ভাড়ার ক্ষেত্রে যাতে জুলুম না হয়, মানে আপনার এক কানি জমি দিবেন এমন পরিমাণ টাকা দেওয়া যাবে না যে পরিমাণ সে দান পাইব না, অর্থাৎ এটা জুলুম না হয় এরকম পরিমাণে ভাড়া দেওয়া যাবে। তবে কোনো কারণে ওই জমিতে আপনার জমিতে ফসল হয় নাই, আপনি তাকে ভাড়ার টাকা ফেরত দিতে হবে। মানে যার কাছে দিবেন খেয়াল রাখতে হবে সেই যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না। জমি বন্ধক দিয়ে টাকা রাখবেন, এটা হারাম, এটা জায়েজ নেই। আমাদের সমাজে যে বন্ধকি সিস্টেম, এটা সুদি সিস্টেম, এটা হারাম। যে এত টাকা জমি বন্ধক লইছেন, যতদিন টাকা ফেরত দিবে না ততদিন আপনি জমিটা ভোগ করবেন, টাকা দিবে জমি নিয়ে যাবে, এই পদ্ধতিটা হারাম, এই পদ্ধতিটা সুদি পদ্ধতি। এটার সুদ খাওয়া তো এক জিনিস, তবে এটাকে হালাল করার পন্থা আছে। হালালের পন্থা হইল আপনি টাকা দিছেন জমি দিছে, জমির যে ফসল হবে এই ফসল আপনিও নিবেন জমির মালিকও নিবে, দুইজনে মিলে জমির ফসল ভোগ করবেন। অর্থাৎ আপনি সেখানে চা দিতে পারেন, জমির ফসল আপনার 10% দেন, 20% দেন, 30% দেন, 40% দেন, যাই দিবেন, কিন্তু জমির মালিককেও দিতে হবে, জমির যিনি বন্ধক নিছেন তিনিও নিবেন, দুইজনে নিবেন। দুইজনে নিলে তখন সেটা জায়েজ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম গরু বন্ধক রাখা, উট বন্ধক রাখা, ছাগল বন্ধক রাখার সিস্টেম ছিল। এখন আপনি একটা উট বন্ধক রাখছেন, এই উটের তো দুধ পাওয়া যাবে, তো এই দুধটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার কাছে বন্ধক রাখছেন উনি সব দুধ খাইব, এটা জায়েজ নাই। ওই দুধ দহন করার পরে ওই উটের মালিককেও দুধ দিতে হবে, নিজেও খাবে। আর ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুধ পাওয়ার জন্য ওই উটকে খাওয়াইতে হবে, খাবারের টাকা ওই মালিককেও দিতে হবে, যার কাছে বন্ধক থাকবে সেও দিতে হবে। অর্থাৎ এইভাবে মালিক এবং যিনি বন্ধক নিবেন দুইজনে মিলে যদি আপনার ভোগ করে তাহলে বন্ধক জায়েজ, না সব ফসল একজনে নিবে আর একজন টাকা লয়ে বসে থাকবে, এই বন্ধক ইসলামী শরীয়তে জায়েজ না। এরকম বন্ধক দিয়ে আপনি খাইবেন, আপনার উপার্জন বৈধ না, উপার্জন হালাল হবে না। আচ্ছা, এরপরে আসেন ক্ষয় দিলেও জায়েজ হবে না, ক্ষয়ের কোনো সিস্টেম নাই, ক্ষয়ের এটা আমরা নিজেরা বানাইছি যে বাৎসরিক এত টাকা ক্ষয়, কেউ আবার খাজনা দিয়ে দিই, আমরা বলি যে জমির খাজনা যেটা আসতেছে এটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ জমি থেকে বা বন্ধককৃত সম্পত্তি থেকে আপনার যেই উৎপাদিত ফসল বা যেই জিনিসটা পাওয়া যাবে ওইটা দুজনে ভোগ করতে হবে, ক্ষয় দেওয়া না দেওয়ার মধ্যে কোনো তফাত নাই। এরপরে জমির ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো জমি বন্টনের ক্ষেত্রে এক কড়া এক তিল পরিমাণ এদিক সেদিক করা যাবে না। বোনের সম্পদটা ঠিকভাবে দেন নাই, ভাইয়ের সম্পদটা ঠিকভাবে দেন নাই, আপনি যত নামাজ পড়েন, যত হজ করেন, যত ইবাদত করেন, জাহান্নামে যাবেন। এটা খুব কড়া জিনিস, কারণ এই জমির মালিক আল্লাহ, এই জমিনের মালিক, সবকিছুর মালিক এ তো আল্লাহ। তবে এই জমি আল্লাহ পাক শরীয়তের সব বিধিবিধান নবী সাল্লাল্লাহু সাল্লামকে দিয়ে ব্যাখ্যা করাইছেন, কিন্তু জমি বন্টনের পদ্ধতিটা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু সাল্লামকে দেন নাই, আল্লাহ পাক স্বয়ং নিজে করছেন। সূরা আন-নাসার 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ পাক সম্পত্তির বন্টন করছেন। বন্টন করে 13 নম্বর আয়াতে বলছেন, যারা এই বন্টন পদ্ধতি মেনে নিবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, যারা এই বন্টন পদ্ধতি মেনে নিবে না, আল্লাহ পাক বলছেন ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাদেরকে এমন ভাবে জাহান্নামে ঢুকাইবেন জীবনে আর কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। তো দুনিয়াতে অল্প কদিন আপনি আরেকজনের বোনেরটা, বাইয়েরটা, ফুফুরটা, চাচারটা, বিভিন্ন জনের জমি দখল করে রাখি দিলেন, আপনি কি জমি এগুলো খাইতে পারবেন? দখল করে রাখছেন, রাখে আপনি মরে গেছেন, খাইব অন্য লোকেরা, ছেলেমেয়েরা, নাতি নাতিনেরা, অন্যরা, মাঝখান দিয়ে আপনি জাহান্নামে, স্থায়ীভাবে জাহান্নামে। আর এইরকম বন্টন সঠিক হয় নাই, বন্টনে অনিয়ম হয়েছে, এইরকম জমিতে যত ফসল পাইবেন এগুলো হারাম, এগুলো হারাম, এগুলোর দ্বারা আল্লাহ পাক আপনার কোনো ইবাদত কবুল করবে না। এজন্য কোন বাবা যদি ভুল করে বন্টনে উল্টাপাল্টা করে, বাবা মারা যাওয়ার পরে এক নম্বর কাজ হলো এটাকে কারেকশন করা, এটা ঠিক করে নিতে হবে ছেলে মেয়েরা, তাহলেই বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। বাবার জন্য 30 লাখ টাকা, 20 লাখ টাকা খরচ করে খানা যে আবদ দেওয়ার বড় জিনিস না, বড় জিনিস বাবাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হইলে যদি বাবার ঋণ থাকে ঋণ পরিশোধ করতে হবে। বাবা যদি এরকম সম্পত্তি বন্টনে হেরফের করে সেটা কারেকশন করতে হবে। এজন্য এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। আমাদের সমাজে অনেকেই দেখা যায় জায়গা জমিন ঠিকভাবে বন্টন করে না, বিশেষ করে বোনদেরকে ঠকা। আবার অনেক বাবা আছে হজে যাবার আগে দিয়ে মেয়ের ঘরে ডাকে, ডাকে কয় শুন মা, বাপ মরে গেলে আর পাইতি না, বাপ থাকতে যা দি লই যা, মানে মেয়েদেরকে ঠকাই, অল্প কিছু দি বাপেরে মাফ করে দিস, মানে ছেলেদেরকে জিতাই মেয়েদেরকে ঠকাই, সে আল্লাহর ঘরে যায়, জাহান্নামে যাওয়ার রাস্তা পরিষ্কার করি তো আল্লাহর ঘরে রওনা দেয়। আরেকটা হলে আপনি জীবিত থাকতে দেওয়ার দরকার থাকে, জীবিত থাকা অবস্থায় সম্পত্তি বন্টন করা যাবে না, সম্পত্তি বন্টন হবে মারা যাওয়ার পরে, জীবিত অবস্থায় সম্পদ বন্টন হয় না। জীবিত অবস্থায় হেবা করা যায়, দান করা যায়, হাদিয়া দেওয়া যায়, কিন্তু জীবিত অবস্থায় সম্পদ বন্টন করা যায় না। কয় হুজুর জীবিত অবস্থায় বন্টন না করলে আমি মূল্য তো ছেলেমেয়েরা মারামারি করবো, ছেলেমেয়েরা মারামারি করলে আপনার অসুবিধা কি? আল্লাহ কি বলবো, এ মিয়া তোমার ছেলে মেয়েরা মারামারি করছে কেন, এই জন্য তোমার জান্নাত দিব না, কবরে এই কথা বলবো, হেরা মারামারি করুক, হেরা জাহান্নামে যাক, কিন্তু আমি নাজাত পাবো। কিন্তু আমি জিন্দা অবস্থায় বন্টন করে দিয়ে গেলাম, আমি জাহান্নামে গেলাম, হেরা আরামে থাকলো, তো লাভ কোনটা? আর ছেলেদেরকে যদি আমি দিন শিখে যাই, ভালো বানাই যাই, তাহলে তারা জায়গা জমিন নিয়ে মারামারি করবে না, কারণ জায়গা জমিন, দুনিয়ার জায়গা জমিন তুচ্ছ, এই জায়গা জমিন কোনো মূল্যবান কিছু না। এজন্য এই ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, এক তিল পরিমাণ, ক্রান্তি পরিমাণ, যাতে কারো সম্পদ আমাদের ভিতরে না থাকে, থাকলে পরিষ্কার করে দিয়ে দিবেন। আল্লাহ পাক দেওয়ার ইচ্ছা করলে আপনার কাছে জমি এক গন্ডা না থাকলেও আল্লাহ পাক আপনাকে অনেক জমি দিতে পারেন, আল্লাহ পাক না দিলে আপনি সবার গুলা খাইলেও এক সময় কিচ্ছু থাকবে না, কারণ জায়গা জমিন দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। এই বিশ্বাস দৃঢ় করতে হবে যে আমি আরেকজনেরটা খাই আমি জমির মালিক হব না, আল্লাহ পাক দেওয়ার ইচ্ছা করলে আরেকজনেরটা না খাইলেও আল্লাহ পাক দিবেন। এরপরে আমার ভাইয়েরা এবং বোনেরা, এই জায়গা জমিনের ব্যাপারে, বন্টনের ব্যাপারে এগুলো হালাল হচ্ছে কিনা এটা ভালো করে আমরা খেয়াল করার চেষ্টা করব। আর সার্বিক ক্ষেত্রে আমরা হালাল উপার্জনের, হালাল ইনকামের মাধ্যমে জীবনটা চালানোর চেষ্টা করব। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমাদের নির্ধারিত টাইম হয়ে গেছে। সর্বশেষ একটা কথা বলে শেষ করব, সেটা হলো বেদাত চিনার মূলনীতি। বেদাত চিনার অনেকগুলো মূলনীতি আছে, 15-16টা সূত্র আছে, একটা সূত্র বলবো শুধু আজকে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় যেভাবে যে আমলটা করছেন সেখানে সেই আমলটা করার নাম সুন্নাত, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নাত। এই সূত্রটা মনে রাখবেন, মানে একই জিনিস, একই আমল, একই ইবাদত, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন সেখানে করা সুন্নাত, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নাত। যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আজান, আজান হয় না পাঁচ ওয়াক্তের? আচ্ছা, ঈদের নামাজের আজান হয়নি, জানাজার নামাজের, জানাজাও তো নামাজ, ঈদেরও তো নামাজ, তো এগুলো আজান হয় না কেন? আজান দিলে অসুবিধা কি? আমরা এই বছর ঈদের নামাজে আজান দিলাম, কোনো অসুবিধা হবে? আজান দেওয়া কি গুনার কাজ? আজান দিলে সওয়াব হয়। তা আমরা ঈদের নামাজের আগে আজান দিলাম, কোনো সমস্যা হবে? কিছু কয় না দেখি। হ্যাঁ, আজান দিলেই সেখানে গুনাহ হবে, আজান দেওয়া ভালো কাজ ঠিক আছে, কিন্তু আজান ওই ঈদের নামাজের আগে দিবেন গুনাহ হবে। আজান দিয়ে জাহান্নামে যাওয়া লাগবে, ভালো কাজ করিও জাহান্নামে যাইতে হয়। কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিয়েছেন, এজন্য এখানে আজান দেওয়া সুন্নত, যেখানে আজান দেন নাই সেখানে না দেওয়া সুন্নত, এজন্য ওখানে দেওয়া যাবে না। দোয়া করাও একটা আল্লাহর গুরুত্বপূর্ণ ইবাদত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে দোয়া করছেন সেইভাবে দোয়া করা সুন্নত, যেখানে যেভাবে করেন নাই সেখানে না করা সুন্নত। এটা বুঝতে পারছেন? মসজিদে ঢুকার সময় দোয়া পড়ি, বেরোবার সময় দোয়া পড়ি, পড়ি না? আচ্ছা, এখন ঢুকার সময় যদি আপনি কেবলামুখী হই, বাইরে দাঁড়াই দোয়া করলেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতালি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, দোয়া করি মসজিদে ঢুকছেন, সওয়াব হবে? অনেকে বলেন না সওয়াব হইব, কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকার সময় এইভাবে দোয়া করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি তরিকার বাইরে চলে গেছে। আচ্ছা, টয়লেটে ঢুকার সময় দোয়া পড়েন না? করেন নাই, কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আচ্ছা, আমি টয়লেটে ঢোকার আগে দিই কেবলামুখী হয়ে দাঁড়াইলাম, দাঁড়াই বললাম বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা। টয়লেটে ঢোকার নিয়ত পড়ে লইলাম। আচ্ছা, এরপর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমি কিছুক্ষণের মধ্যে টয়লেটে ঢুকার জন্য ইচ্ছা করতেছি, আল্লাহ টয়লেটের সমস্ত বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করবেন, আল্লাহ টয়লেটের ভিতরে আমার সব কিছু সহজ করে দিন। অনেকক্ষণ দোয়া করছেন, দোয়া করি টয়লেটে ঢুকছেন, সওয়াব হইব না গুনাহ হইব? কেন গুনাহ হইব? দোয়া করা কি খারাপ কাজ নেই? দোয়া করা তো ভালো জিনিস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সূত্র বুঝে গেছে, সব মুরব্বীরা অঙ্ক বুঝে গেছে, আলহামদুলিল্লাহ। দেখেন, মুরব্বীরা কিন্তু ওই আমলে বীজগণিত পড়ে নাই, পাটিগণিত পড়ে নাই, জ্যামিতিও পড়ে নাই, কিন্তু তারা এমন অঙ্ক বুঝে, আমরা পাটিগণিত বীজগণিত জ্যামিতি পড়িও বুঝি না, কি বলেন, ঠিক না? আমাদেরকে ঠকাইতে পারবেন, মুরব্বীদেরকে কোনোদিন ঠকাইতে পারবেন না। 500 টাকার নোট একটা বলি যে ধরেন 1000 টাকার নোট, পারবেন ঠকাইতে? পাইতাম না। অনেকে আছে ওই যে আমাদের ইয়ে আছে না, কই ওই যে চোখে দেখে না তো না, হ্যাঁ শামিম ভাই, আমাদের শামিম ভাইকে চলে গেছে না, শামিম ভাই আপনি টাকা একটা দিয়ে দেখিয়েন আলহামদুলিল্লাহ, খালি দলিয়ে করতে পারবো, হ্যাঁ চোখে দেখা লাগতো না, খালি হাত দিয়ে খালি একটু ঘষা দিলে সে করতে পারবো এটা কয় টাকার নোট। তারপরে ওই শামিম ভাই কিন্তু মানে কণ্ঠ শুনলে বলে দিব এটা কোন ভাই, এক বছর পরেও যদি শুনে এটা কোন ভাই নাম বলে দিব, কোন গ্রামের কোন ভাই, এত মহব্বত করে আমাদেরকে দেখছেন, অন্ধ মানুষ কোন জায়গা থেকে চলে আসে শুনছে যে ইমাম ভাই আইব, এজন্য আসি বসে দিছে আলোচনা শোনার জন্য। আল্লাহ পাক তাকে এই চোখ নিয়ে গেছেন, আল্লাহ এই চোখের বিনিময়ে তাকে জান্নাত দান করুন, আল্লাহ পাক তার দুনিয়া আখেরাতকে সহজ করে দিন। তা আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো, দেখেন যে মুরব্বী আলহামদুলিল্লাহ সূত্র বুঝে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে করেন নাই, এই জন্য সেখানে ভালো কাজটা করা যাবে না, করলে গুনাহ হবে। এই জন্য সব ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় কোন আমলটা করছেন সেখানে করব, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই সেখানে যদি কয়টা তো ভালো কাজ করলে অসুবিধা কি, এই কথা বলা যাবে না, এই কথা বলা আরেক গুনার কাজ। ভালো কাজ ঠিক আছে, কিন্তু সব ভালো কাজ সব জায়গায় করা যাবে না, সবাইরে আম্মা ডাকা যাবে না, ঠিক আছে না কথা কয় না, সবাইরে মা ডাকা যাবে না, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে মা ডাকবেন, আবার ফাতেমারেও মা ডাকবেন, ডাকা যাবে? আমাদের দেশে অনেকে কয় মা ফাতেমা, মা ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হলো আমাদের বোন, মা বলা যাবে না, সবাইরে মা বলা যাবে না, এই জন্য স্ত্রী রেখে মা বলা যাবে, যদি বলেন বলে অসুবিধা কি, আমি আম্মা ডাকছি অসুবিধা কি, তালাক হবে না, জেহার হবে, জেহারের কাপড় দিতে হবে, দুই মাস অনবরত রোজা রাখতে হইব, না ষাটজন মিসকিনের খাওয়াইতে হইব, না একটা গোলাম আজাদ করতে হইব, আম্মা ডাকছেন আম্মা ডাকার সুফল দেখছেন। একদিন আমার কাছে এখানে এক ফতোয়ার জন্য আসছে, কয় বয়ে জামাইরে পঞ্চাশ বার বাপ ডাকছে, জামাইরে বরে মা ডাকছে, বয়ে কইছে যে তুই আর বাপ আর ছাই দে, আবার কইছে তুই আর মা যা তুই চলি যা, এখন ফতোয়া কি হইব? তা আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা যারা যে দুজনে বাপে আর মা ডাকছে তো হেরা কি দুজনে নামাজ পড়ে, কয় না। তা আমি কই যেখানে নামাজে পড়ে না, নামাজের মতো শরীয়তের সবচেয়ে মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় যেটার সাথে ইমানের সম্পর্ক, নামাজে নাই তো তার কাছে বিয়ে কিসের, তালাকে কিসের, মায়ে কিসের, বাপে কিসের, তার জন্য শরীয়তের কোনো বিধানে প্রযোজ্য না, কারণ যে যদি শরীয়তেই মানত তো সে জীবনে নামাজ ছাড়তে পারত না, যার কাছে নামাজের গুরুত্ব নাই তার কাছে শরীয়তের কোনো গুরুত্ব নাই। এই জন্য হে মা ডাকুক বাপ ডাকুক যাই ডাকুক অসুবিধা, তার বিয়ে তো হয় নাই, বিয়ে হইলে না তালাক হয়, বিয়ে হয় না তালাক হইব কোথা থেকে, আগে তো বিয়ে সই হইতে হবে, বিয়ে সই হইলে তারপরে তালাক হইব জেহার হইব, যদি বিয়ে না হয় তাহলে তালাকও হবে না জেহারও হবে না। এই জন্য মানে সব ভালো কাজ সব জায়গায় করা যাবে না। তো আজকে আপনাদেরকে আরেকটা সুন্নত শিখাই সবশেষে, অনেকে অনেক মনে কষ্ট নিছেন এই পর্যন্ত জানি ভিতরে ভিতরে, তো আলহামদুলিল্লাহ সর্বশেষ সুন্নত যেটা শিখাবো সেটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অসংখ্যবার ওয়াজ করছেন, কিন্তু কোন ওয়াজের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীদেরকে নিয়ে, সব উম্মতকে নিয়ে, সব শ্রোতাকে নিয়ে একসাথে সম্মিলিতভাবে মোনাজাত করেন নাই। তো অনেকে বলতে পারেন যে আপনি তো করছেন অনেকবার, করছি না তো বলে আগে কম নকাই কথা এখন কম, সব কথা সবসময় বলা যাবে না, বলতে হলে আস্তে আস্তে আস্তে এমন পর্যায়ে আসতে হবে যে পর্যায়ে আসলে আপনি সুন্নত বুঝছেন বেদাত বুঝছেন। প্রথমে যদি বলে দেন তা আপনি হুট করে মাথা গরম হয়ে যাবে, কবেন যে কি কি কয়, কিন্তু যখন আলহামদুলিল্লাহ দিন বুঝে আসবে, সুন্নত বুঝে আসবে, বেদাত বুঝে আসবে, আস্তে আস্তে করে একটা একটা ছাড়তে হবে, বেদাতের উপরে চিরজীবন থাকা যাবে না। এই জন্য ওয়াজ মাহফিলের শেষে আমরা যে সম্মিলিতভাবে মোনাজাতটা করি এটা বেদাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখেছেন, এই দোয়াটা পড়ে ওয়াজ মাহফিল শেষ হবে, দোয়াটা আমার সাথে সাথে বলেন, সুবহানাকা সুবহানাল্লাহ আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটার নাম কাফফারাতুল মাজলিস। এই মাহফিলে যত গুনাহ খাতা হয়েছে এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আচ্ছা, একজন ভাই একটা মাসালা জানতে চাইছেন, ফজরের নামাজের জামাত চলাকালীন সুন্নতের নিয়ত বাধা কি জায়েজ? ফজরের নামাজের জামাত যখন চলে তখন হানাফি মাজহাবের নিয়ম অনুযায়ী সুন্নতের নিয়ত করা যায়, সুন্নত পড়া যায়। বাকি তিন মাজহাবের নিয়ম অনুযায়ী তখন সুন্নতের নিয়ত করা যায় না। তো আমরা যদি এই সব ইমামদের মতগুলোকে একত্রিত করি তাহলে এখানে সুন্নতের নিয়ত করা যায় না এই মতটার দলিল বেশি মজবুত, এই মতটার দলিল শক্তিশালী। কারণ দলিল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস যে ইদা উকিমাতিস সালা ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের একামত হবে তখন ফরজ নামাজ ছাড়া আর কোন সালাত নাই। তখন সুন্নতে থাকলেও আপনাকে সুন্নত ছাড়ে দিতে হইব, সুন্নত ছেড়ে দিয়ে ফরজে সামিল হইতে হইব। কারণ সুন্নত হইল চড়ুই পাখি, ফরজ হইল হাতি। কয় হাজার চড়ুই পাখি মিলাইলে হাতি একটা সমান হয়, এই জন্য চড়ুই পাখি বাদ দিয়ে আপনাকে হাতি ধরতে হবে। এই জন্য সুন্নত বাদ দিয়ে আপনি ফরজে সামিল হইবেন, সুন্নত আপনি ফরজের পরে পড়বেন। এজন্য ফজরের নামাজে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ফজরের নামাজে ইমাম কিন্তু জোরে জোরে তেলাওয়াত করে, এখান দিয়ে ইমাম কোরআন তেলাওয়াত করতেছে আর আপনি সুন্নত পড়তেছেন, কোরআন তেলাওয়াতও শুনতেছেন না, জামাতেও শরীক হচ্ছেন না। এজন্য এক্ষেত্রে উত্তম হল আপনি জামাতে শরীক হইবেন, সুন্নত পরে পড়বেন, এটাই হলো মানে বেশি সহি। তবে কেউ যদি সুন্নত পড়ে এটাকে হারাম বলা যাবে না, কারণ এটাও হানাফি মাজহাবের ফয়সালা। মানে চার মাজহাবের ভিতরে যে মাসালা থাকবে সেই মাসালা ভুল বা এটার কারণে নামাজ হবে না এটা বলা যাবে না। তবে এই চার মাজহাবের মাসালাগুলোর মধ্যে একটা গুড, একটা বেটার, একটা বেস্ট, এটা তো সবাই বুঝেন। মানে চার মাজহাবের ভিতরে অনেকগুলো ফেকি মাসালা একতলাফ আছে, এখানে সবগুলোই গুড, কিন্তু গুড়ের ভিতরে কোনোটা বেটার আছে কোনোটা বেস্ট আছে। আমরা চেষ্টা করব যেটা বেস্ট সেটা আমল করার, কিন্তু বাকিগুলোকে ভুল বলবো না, বাকিগুলো ঠিক আছে কিন্তু সবচেয়ে যেটা সহি সবচেয়ে ভালো আমরা সেটা আমল করার চেষ্টা করব। এটাই হলো ওলামায়ে মদিনার মানহাজ, মদিনার ওলামাদের মত হলো এটা যে চার মাজহাব অনুসরণ করবা, চার মাজহাবের বাইরে যাবা না, কিন্তু চার মাজহাবের মাসালাগুলোর মধ্যে যেটা বেশি সহি যেটার সপক্ষে দলিল মজবুত সেটা আমল করবা। তো বলে সাধারণ মানুষকে দলিল বুঝেনি, দলিলগুলো তারা গবেষণা করে মদিনা মুনাওয়ারা থেকে বুঝাই দেন, সেগুলো আমরা অনুসরণ করি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এই তাফসিরুল কোরআন মাহফিলের জন্য যে সকল ভাই বোন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, শক্তি দিয়ে উপস্থিত হয়ে দোয়া করে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সহযোগিতাগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। জি, অনেক এসএসসি পরীক্ষার্থী আমাদের ভাই বোনেরা আছেন, আল্লাহ পাক তাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন, সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার, এবং এরা এক একজন এই অঞ্চলের এই এলাকার আদর্শ সুনাগরিক সন্তান হিসেবে গড়ে ওঠার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের মুরব্বীদেরকে হায়াতে তৈয়বা দান করুন, আমাদের যুবকদেরকে শাবাবে মদিনার মতো আল্লাহ পাক বানিয়ে দিন, কিশোরদেরকে শিশুদেরকে সালেহীন বানিয়ে দিন, আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক সালেহা দিনদার মুত্তাকিন বানিয়ে দিন, আমাদের আশেপাশে যত গোরস্থান আছে সকল মর্দেগানদের আজাবে কবরকে আল্লাহ পাক মাফ করে দিন। আল্লাহ পাক এই মাহফিলকে